السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে মানুষ রূপে সৃষ্টি করেছেন জ্ঞান বিবেক বুদ্ধি দান করেছেন সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ মানুষকে দুই ভাগে বিভক্ত করে নারী পুরুষে ভাগ করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যার আল্লাহ প্রদত্ত দাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টির পথ খুঁজে পেয়েছি জানতে পেরেছি আমাদের একের অন্যের উপর কি অধিকার জানতে পেরেছি আমরা বৈধ অবৈধ হালাল হারাম জানতে পেরেছি আমরা কি করণীয় কি বর্জনীয় জায়েজ না জায়েজ আজকে মুসলিমদের সারা বিশ্বের অবস্থা এমন যে বহু রোগে জর্জরিত এসব রোগ দেখে একজন চিকিৎসক হতভম্ব যে কোন রোগগুলির চিকিৎসা প্রথমে শুরু করা যেতে পারে যেমন একজন ডাক্তার ফিজিশিয়ান যদি কোনো রোগীকে দেখে দৈহিক রোগের রোগী এবং সেই রোগী বহু রোগে যদি ভুগতে থাকে একটি দুইটি তার রোগ নয় বহু প্রকার রোগে আক্রান্ত তাহলে তাকে নিয়ে ডাক্তার পরেশান হয়ে যাবে যে তার কোন রোগটি চিকিৎসা করি আজকে মুসলিম সমাজের অবস্থা এরকম সবচেয়ে বড় রোগ মানব জাতির মধ্যে হচ্ছে শিরক এবং কুফরি নিফাক বহু প্রকারের শিরক মুসলিম সমাজে মানব জাতি তো দূরের কথা মুসলিম সমাজে ঢুকে পড়েছে অনুপ্রবেশ ঘটেছে বহু প্রকারের শিরক ছোট বড় শিরক কুফরির নাস্তিকতার ধর্ম নিরপেক্ষতা নামাজ ত্যাগ করার মতো কুফরি কাজ বেপর্দা হওয়া হালাল এবং হারামের বাছাই না থাকা পার্থক্য না থাকা জায়েজ না জায়েজ বৈধ অবৈধ কি করণীয় কি বর্জনীয় এসব থেকে স্বাধীনভাবে পাশবিক জীবন যাপন করা এ হচ্ছে মুসলিম সমাজের কিছু রোগ এ রোগ সম্পর্কে বলতে হলে বলে শেষ করা যাবে না যে কত রোগ রয়েছে মুসলিম সমাজে সামাজিক রোগ পারিবারিক রোগ ব্যক্তি জীবনের রোগে ভর্তি অর্থনীতিতে রোগ রাষ্ট্রনীতিতে রোগ রোগ বহু প্রকারের রোগ এবং সমস্ত ক্ষেত্রে রোগ আর রোগ চিকিৎসা করতে গিয়ে দ্বিধাগ্রস্ত যে কোন দিক থেকে চিকিৎসা আরম্ভ করা যায় এসব রোগের মধ্যে একটি সামাজিক রোগ আজকে মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করেছে তা হচ্ছে যৌতুক বা পণ প্রথা এই পণ প্রথা কথাটি হিন্দু অমুসলিম সমাজ থেকে এসেছে আর মুসলিম সমাজে এর অনুপ্রবেশ ঘটেছে এমনভাবে মুসলিম সমাজে ঢুকে পড়েছে এবং ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে যে এখন আর হিন্দু আর মুসলিম সমাজে যৌতুক নেওয়ার ক্ষেত্রে পণের ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায় না যেমন মুসলিমদের যেমন অমুসলিমদের হিন্দুদের বিবাহ শাদীতে ব্যাপক হারে যৌতুক ছাড়া দিয়ে শাদী হয় না তেমনই অবস্থা মুসলমানদের এমন মুসলমান এলাকাকে এলাকা খুঁজে ফেলে দিলে ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট খুঁজে ফেলে দিলে পাওয়া মুশকিল হবে যে বিনা যৌতুকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিবাহ শাদী হল এছাড়া বিবাহ শাদীর ক্ষেত্রে যে রোগ রয়েছে বহু রোগ রয়েছে এই ক্ষেত্রে যদি শুরু করা যায় যে বিবাহ শাদীর ক্ষেত্রে কত রোগ রয়েছে বলে শেষ করা যাবে না ছোট্ট একটি লিফলেট তৈরি করা হয়েছে এবছরে ছেপেছে বিবাহ শাদীর সুন্নত বিবাহের সুন্নত বিধান ওটা পড়ে দেখলে বুঝতে পারবেন যে বাংলা সমাজে কি ধরনের রোগগুলি বিরাজ করছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বিবাহ শাদীর যে উত্তম আদর্শ বিবাহ শাদী যে কত সুন্দর এবং কত যে সহজ এবং সরল তা উপলব্ধি করতে পারবেন যদিও সংক্ষেপে হোক না কেন কোরআন এবং সহি হাদিস যদি অধ্যয়ন করেন বিবাহ শাদী সম্পর্কে তাহলে দেখতে পাবেন যে বিবাহ শাদী ইসলামে এত সহজ, এত সহজ, না ঝামেলা তাতে, না ঝগড়া, না ফাসাদ, না তর্ক বিতর্ক, না এরকম আনুষ্ঠানিকতা। আর এর জন্য এমন এমন ব্যয়বহন যা বরদাস্ত করা, যা পালন করা খুব মুশকিল। জুলম একরকমের স্পষ্ট, এইরকমের বহু রোগ ছড়িয়ে পড়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে। এই বিবাহ শাদী সংক্রান্ত যে একটি বড় রোগ সেটি হচ্ছে এই যৌতুক। এই যৌতুক ছিল হিন্দু সমাজে, হিন্দুদের ঘরে বিবাহ শাদী হতো না যৌতুক ছাড়া, মেয়েও দিতে হবে, যুবককে তুলে মেয়ে মানুষ করার পরে আর তার সাথে ধন সম্পদও দিতে হবে, এমনকি ঘর বাড়ি তৈরি করে দিতে হবে। ভারতের দক্ষিণ ভারতে এবং শ্রীলঙ্কা এসব এলাকাতে একটি মেয়ের বিয়ে দিতে হলে ঘর বাড়ি তৈরি করে দিতে হবে, আর বাড়ি সাজিয়ে দিতে হবে, একবারে প্রস্তুত করে ডেকোর করে তারপর বিবাহ শাদীর কথা চিন্তা করতে হবে। হিন্দু সমাজের এ কুসংস্কার এবং হারাম কাজ, জালেমানা কাজ, হারাম কয়েক দিক থেকে হারাম, যেমন হারাম ভক্ষণ তেমনই জুলম অত্যাচার, এসব মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে। সুতরাং মুসলিম ভাইদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আজকে অনেক ভাইয়ের অনুরোধ বেশ কিছুদিন থেকে যে এই যৌতুক সম্পর্কে, পণ সম্পর্কে আলোচনা করা যাক। এ সম্পর্কে কয়েকটি আয়াত আমি নোট করেছি, এই আয়াতগুলির আলোকে এবং কয়েকটি হাদিস নোট করেছি, এই হাদিসগুলির আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ছেড়ে যাওয়া তরিকা বিবাহ শাদীর কি, আর এই প্রচলিত জাহেজ বা যৌতুক বা পণ প্রথা কি রকমের চরম অন্যায় কাজ। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর ৩৪ এ, আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, পুরুষরা কর্তৃত্বশীল আলা নিসা নারীদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কর্তৃত্ব দান করেছেন নারীদের উপর। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এই নেতৃত্ব দান করলেন, এই কর্তৃত্ব দান করলেন? আর রিজালু কাওয়ামুন আলা নিসা, দুইটি কথা মহান আল্লাহ এখানে বলেছেন। পুরুষদের নেতৃত্বের কারণ হচ্ছে দুইটি, নারীরা নেতা নয়, তাদের হাতে নেতৃত্ব ন্যস্ত করা হয়নি, এবং পুরুষদেরকে পক্ষান্তরে নেতৃত্ব দেওয়া হয়েছে দুইটি কারণে। একটি হচ্ছে বেমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক দিক দিয়ে একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেন, প্রাধান্য দান করেন, এটি হচ্ছে প্রাকৃতিক কারণ, প্রকৃতিগত কারণ। প্রত্যেক সৃষ্টির একটা প্রকৃতি রয়েছে, তেমনি পুরুষের একটা প্রকৃতি রয়েছে, নারীর প্রকৃতি রয়েছে। নারীর প্রকৃতিতে যেসব দায় দায়িত্বগুলি, কাজগুলি, সেসব কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন ঘরের ভিতরে। পুরুষের কিছু প্রকৃতি রয়েছে যে প্রকৃতিগুলির ভিত্তিতে তাকে বাইরের, ঘরের বাইরের কাজের আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই কাজে এক যদি অন্যের কাজ করা শুরু করে তাহলে এটি প্রকৃতি বিরোধী কাজ হবে এবং এই কাজে সফল কাম হতে পারবে না। তো নেতৃত্ব, এই নেতৃত্ব জন্য ক্ষমতা, বুকবল, মনোবল এবং দেহবল, দৌড়াদৌড়ি, ঝাঁপ দেওয়া, ছোটাছুটি, বাইরের রৌদ্রের কষ্ট স্বীকার করা ইত্যাদি বহু দিক রয়েছে, যেগুলি হচ্ছে পুরুষদের যোগ্যতা, প্রকৃতি। রুজি রোজগার করা, এর জন্য ছোটাছুটি করা, যেখানে ইচ্ছা সেখানে, যেখানে রাত হলো সেখানে কাপ, যেখানে রাত হলো সেখানে শুয়ে পড়লেন, একজন পুরুষ পারবে, একজন মহিলা পারবে? পারবে, পারলে তার মান ইজ্জত সুরক্ষায় থাকবে। আজকে শুনতেই পাচ্ছেন যা হোক কিছু হচ্ছে, যারা বেহায়া বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে যেসব মহিলারা, তাদের ধর্ষণের ঘটনা, আর তাদের মানহানির ঘটনা, আর তাদের কিস্সা কাহিনী পত্র পত্রিকা পড়ুন আর দেখুন যে কি হচ্ছে দৈনিক। তাহলে নেতৃত্বের জন্য এইসব দৌড়াদৌড়ি, যেখানে রাত হলো সেখানে কাজ, যেখানে যে অবস্থায় হলো সেখানে সেই অবস্থায় থেকে গেলেন, এটি হচ্ছে পুরুষদের প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলম তাদেরকে নেতৃত্ব দান করেছে, মেমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, আল্লাহ একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, পুরুষদেরকে আল্লাহ নেতৃত্বের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই নেতৃত্ব যদি মহিলাদের হাতে যেত তাহলে এটি প্রকৃতি বিরোধী এবং তাতে কোন রকম সুষ্ঠুভাবে এই যে পারিবারিক জীবন রয়েছে সে পারিবারিক জীবন চলত না, অশান্তি বিরাজ করত পারিবারিক জীবনে, যেখানে পরিবার বলা হয় স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে একটা পরিবার। তাহলে পারিবারিক জীবনে যদি নারীকে নেতৃত্ব দিয়ে দিলে অচল অবস্থা সৃষ্টি হতো, তাহলে সামাজিক ক্ষেত্রে যদি নারীকে নেতৃত্ব দিয়ে দেওয়া হয়, অর্থনীতির ক্ষেত্রে নারীকে নেতৃত্ব দিয়ে অর্থবিদ করে দেওয়া হইলে আর দেশের অর্থনীতির দায়িত্ব দিয়ে দেওয়া, অর্থমন্ত্রী করে দেওয়া হইল, রাষ্ট্রনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে নারী নেতৃত্ব দিয়ে দেওয়া হইলে, তাহলে কি অশান্তি বিরাজ করতে পারে, আর কি অবনতি অধপতন আসতে পারে, সেটি সবাই অনুভব করছে যারা জ্ঞানবান ব্যক্তি। আল্লাহ কাওয়ামা দান করেছেন, অর্থাৎ কর্তৃত্ব দান করেছেন পুরুষকে, নেতৃত্ব দান করেছেন। এর একটি কারণ হচ্ছে যে এটি প্রকৃতিগত ক্ষমতা, যা আল্লাহ এই ক্ষমতার ভিত্তিতে দিয়েছেন পুরুষকে। দ্বিতীয় কারণ, যার সম্পর্ক হচ্ছে আজকের বিষয়বস্তু যৌতুকের সাথে। আল্লাহ কি বলছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই জন্যই তাদেরকে হাকিম বানানো হয়েছে, এই জন্য তাকে নেতা বানানো হয়েছে, এই জন্য পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে, যে পুরুষ কি করবে, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, নিজ ধন সম্পদ ব্যয় করবে স্ত্রীর ওপর, ছেলে মেয়েদের ওপর, বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, একটি পরিবারের ক্ষেত্রে ব্যয় বহন করবে পুরুষ, এই জন্য নেতৃত্ব দেওয়া হয়েছে, নেতৃত্ব এই জন্য দেওয়া হয়েছে, তুমি খরচ করবে, বাকি নারী বাড়িতে বসে থাকবে, তার কোনো চিন্তা নেই যে আজকে আমার ছেলে মেয়েদের খাবার কোথেকে আসবে, সব চিন্তা করার তার প্রয়োজন নেই, তার না ফরজ না সুন্নত না তার কোনো দায়িত্বের আওতাতে আসে, কোনো কিছুতে না, যদি সে কোটি টাকার মালিক হোক না কেন। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তো ব্যয় বহন করতে হবে শুরু থেকে, দাম্পত্য জীবন যখন শুরু হচ্ছে, যখন একটি পরিবার গঠন হতে যাচ্ছে, অর্থাৎ বিবাহ সাদির কথাবার্তা হচ্ছে, বিবাহ সাদির কথাবার্তা পাকা হয়ে গেল, এখন বিবাহ হবে, তখন থেকে ব্যয় বহন শুরু হয়ে গেল। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ব্যয় বহন কে করবে, পুরুষ। সুতরাং বিবাহ সাদিতে যতগুলি খরচ হবে সমস্ত খরচ কে বহন করবে, পুরুষ। এ কথা ইসলামে শিখিয়েছে, এ কথায় রয়েছে কোরআনে, একটি আয়াত নাই, দশের অধিক আয়াত রয়েছে যে আয়াতগুলিতে আল্লাহ ব্যয় বহনের সমস্ত দায়িত্ব ন্যস্ত করেছেন পুরুষের উপর, আর নারীকে একেবারে এ থেকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোন দায়িত্ব নেই। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম একটি আয়াত। আর এই ইসলামিক তরিকায় বিনা সামাজিক বিকৃতিতে বা সমাজের পরিবর্তনে ইসলামিক সমাজ এখন আরব সমাজে রয়েছে, যার ফলে আরব সমাজের বিবাহ শাদী যদি কাছে থেকে অবলোকন করেন, যদি দেখেন যে বিবাহ শাদী লাগলো আর কিভাবে দেখাশোনা শুরু হলো, মোহরের কথাবার্তা হতে লাগলো আর এই দেওয়া থোয়া শুরু হলো, সেই ক্ষেত্রে যদি দেখেন একটি আরব সমাজে, আরব সমাজ মানে মুসলিম সমাজ এবং আরব তার সাথে সাথে, দেখবেন একবারে হুবহু যা কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসে বলেছেন যে পুরুষ খরচ করবে, যা কিছু খরচ করতে, একটি পরিবার গঠনের জন্য বিয়ে করলে একটা বাড়ি লাগবে, তাহলে একটা বাসা দেখাইতে হবে, যে তুমি যে বিয়ে করবে বা তোমার ছেলের যে বিয়ে দিবে, তো তোমার ছেলের ফ্ল্যাট কোথায় আছে, কোন বাসাতে উঠবে আমার মেয়ে, গিয়ে দেখাও সেটা, প্রস্তুত আছে কিনা সেই ঘর বাড়ি, বসবাসযোগ্য কিনা যেই ঘরে উঠবে আমার মেয়ে, গিয়ে না হলে তুমি সেটা প্রস্তুত করো, দেখাও যে প্রস্তুত রয়েছে আমার মেয়ে গিয়ে উঠবে, সোনা গয়না যা কিছু লাগে একটা বিয়ের জন্য একটা মেয়েকে দিতে হয়, সবকিছু অগ্রিম কি দাও, মোহর নগদ দাও, কত টাকা দেবে আগেই, এই ক্ষেত্রে ইসলামিক নিয়ম মোহরের ক্ষেত্রে হচ্ছে যে আগেই কথাবার্তা হয়ে যাবে, আর অন ইসলামিক নিয়ম হচ্ছে যে আমাদের সমাজে হয় বিয়ের দিনে বরযাত্রী নিয়ে বসে গেছে, এখন কবুল করার সময় হয়ে গেছে, সেই সময় এখন দর কষাকষি, কত টাকা মোহর, এত টাকা আমরা চাই, আমরা এত টাকা দিতে পারবো না, একদল বলছে দিতে পারবো না এত টাকা, আরেকদল বলছে না আমরা এত টাকা নেব, এই দর কষাকষি শুরু, আর বসে আছে 25, 50, 100, 200, 300 যত বলতে পারেন বরযাত্রী। এ আর একটি বিদা হিন্দুদের প্রথা, এ বর যাত্রী, বরের সাথে যে যাত্রা করে যাত্রী যেতে হবে, এটি হচ্ছে হিন্দুয়ানি প্রথা, মুসলিম সমাজে নেই। একটি হাদিস দেখান যে বিয়ে করার জন্য কোন সাহাবী গেছেন, তার সাথে একটি দল গেছে, আলী বিয়ে করতে গেলেন ফাতেমাকে, উসমান দুইবার করে দুই মেয়েকে বিয়ে করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রকিয়াকে, তারপরে উম্মে কুলসুমকে, সাহাবায়ে কেরামের কত বিবাহের ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম, একটি ঘটনা শুধু হাদিসে কোথাও যদি খুঁজে পেয়ে যান যে কোন বিয়েতে বরযাত্রী সাথে করে নিয়ে গেল, কোথাও পাবেন, তাহলে কোথেকে, আমাদের প্রতিবেশী হিন্দুদের থেকে বরযাত্রী, আর এই বরযাত্রী নিয়ে গিয়ে জবরদস্তি ওর বাড়ি খাবেন, আপনার যে হব শ্বশুর শ্বশুর হতে যাচ্ছে, জবরদস্তি সেই দিন আপনার গ্রামের লোক, আপনার আত্মীয় স্বজন যত লোক আছে সবকে পাইকারি হারে তারা গিয়ে জবরদস্তি খাবে, এই খাওয়া হারাম নয়। আল্লাহ বলছেন যে কারো সন্তুষ্টি ছাড়া খাওয়া যায়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদি মিনকুম, যতক্ষণ সন্তুষ্টি না থাকবে উভয় পক্ষের ততক্ষণ কারো ধন সম্পদ ভক্ষণ করা যাবে না। কি সন্তুষ্টি হয়ে খাওয়ায় না বাধ্য হয়ে খাওয়ায় যে মেয়ের বিয়ে দিতে হবে, 100 আসুক আর 200 আসুক আর 500 আসুক খাওয়াতেই হবে, আজকে খাওয়াতেই হবে। এই জন্য বরযাত্রীদের কোনো মান সম্মান থাকে না, কোনো মান সম্মান মান ইজ্জত থাকে কোনো মান সম্মান থাকে না, কিন্তু খেতে দিতে হবে তাকে। তাদের না ওপর কোনো ভক্তি রয়েছে, না তাদেরকে আন্তরিকতার সাথে খাওয়াচ্ছে, না সন্তুষ্টির সাথে খাওয়াচ্ছে। সমাজ বাধ্য করেছে, অন ইসলামিক সমাজ, এই মেয়েকে বিয়েতে পাঠ দিতে হবে, বিদায় করতে হবে বাড়ি থেকে, মেয়েকে তুলে দিতে হবে, মেয়েকে ঘরে রাখার জিনিস নয়, রাখা যাবে না, সেই জন্য খাওয়াতে বাধ্য। বাস্তবকে অস্বীকার করতে পারবে নাকি? হিন্দুদের প্রথায় বরযাত্রী উঠাতে হবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বেশ কিছু ওলামায়ে কেরামরা এই ক্ষেত্রে সোচ্চার হয়ে উঠে লেগেছেন, আর বরযাত্রী প্রায় উঠে যাওয়ার মতো বেশ কিছু এলাকায়, বলছি না যে সব এলাকা, অধিকাংশ এলাকায় সে হিন্দুয়ানি প্রথা আছে। আর এ থাকবে, মুসলমান নিজের রোগগুলিকে রাখতে চায়, দিনের রোগ সারাতে চায় না। দেহে যদি একটু কিছু কাশি টাশি হয় চলে গেল, আজ তার ওষুধ খাওয়া এত শুরু হয়েছে। একটা কাল ছিল যে জ্বরের কোনো ওষুধ খেত না মানুষ, খেত জ্বর হলে ভাত টাত বন্ধ করে দাও, একটু গোসল টোসল বন্ধ করে দাও, হয়ে গেল। আমরা দেখেছি ছোট কাল, ঠিক না? কাশির ওষুধ খাওয়ার প্রশ্নই উঠত না, ঠিক কিনা? এই জন্য রোগও বেশি ছিল না। যত বেশি ওষুধ খাচ্ছে, যত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তত এক রোগ সারাচ্ছে আরো দশটা রোগ সৃষ্টি করে দিচ্ছে, হচ্ছে অবস্থা। তো আজকাল মানুষ নিজের দৈহিক রোগ সারাবার জন্য কত তৎপর, যে একটু কিছু হলেই মাথার ব্যথা, পকেটে সবসময় প্যানাডোল নিয়ে আছেন, ঠিক কিনা? মাথার ব্যথার ওষুধ খেত, বাপদাদাকে জিজ্ঞেস করে দেখবেন তো। আপনি 20 বছর আগের কথা স্মরণ করেন, আপনি কি খেতেন? কখনো না। কিন্তু দিনের ক্ষেত্রে যে রোগ, দিন থেকে সরে গেছে শিরকি বিদাত, আর হিন্দুয়ানি অমুসলিম খ্রিস্টানদের ইহুদিদের কুপ্রথা, এসব দিয়ে যে দিন থেকে সরে গেছে মুসলিম সমাজ, হয়তো অধিকাংশ ক্ষেত্রে সরে গেছে বা কিছু ক্ষেত্রে সরে গেছে, বা মৌলিক ক্ষেত্রে শির কুফরের মাধ্যমে কবর মাজার পূজার মাধ্যমে একেবারে ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে, এসব রোগ সারাবার জন্য কোন চিন্তাই নেই মুসলিম সমাজে। হারাম ভক্ষণে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রকম ভাবে, শুধু সুদ খাওয়ার মাধ্যমে নয়, ঘুষ খাওয়ার মাধ্যমে না। মনে রাখবেন, এই যে যৌতুক প্রথা, পণ প্রথা, এ হচ্ছে একটি ঘুষ, এটি হচ্ছে ঘুষের প্রথা। ঘুষ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? লানাল্লাহ আর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহর অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত যে ঘুষ খায় আর যে ব্যক্তি খাওয়ায়। ঘুষ খায় যে অফিসার, হ্যাঁ, জজ, উকিল, সরকারি বেতন আছে সরকারি উকিল, তারপর আপনাকে কেসে জেতাবার জন্য ঘুষ খাচ্ছে। রাশি ঘুষখোর যে ঘুষ খায়, আর যে ঘুষ খাওয়ায় মানে ঘুষ দিয়ে নিজের কাজ করাতে চায়, তার হক নেই সেটি, তারপরে ঘুষ দিয়ে সে অন্যায় ভাবে অন্যের হকটিকে সে কি করবে, দখল করবে, সেই জন্য ঘুষ দিয়ে থাকে। তো এই ঘুষ প্রথা হচ্ছে পণ প্রথা, যৌতুক প্রথা। কেমন করে তাহলে একে নিয়ে চিন্তা করুন, এখন বরযাত্রীর কথা বাদ দেন, যেহেতু বিষয়বস্তু হচ্ছে যৌতুক, ফিরে আসেন যৌতুকের দিকে। যে যৌতুক দেয় মেয়ের বাবা বা মেয়ের ভাইয়েরা, বাবা নেই ভাইয়েরা বোনের বিয়ে দিচ্ছে আমাদের সমাজে, অবশ্যই তাদের দায়িত্ব বোনের ক্ষেত্রে, তো এই যে যৌতুক দেয় খুশি হয়ে দেয়, হ্যাঁ না, সমাজ বাধ্য করছে, সামাজিক কুপ্রথা। উপরন্ত সমাজে এখন অনেক সমাজের আইন কানুন মানুষ মানে না, সমাজের চাপেও ছিল না অনেকটাই, হয়তো কিছুটা আছে, কিন্তু সবচেয়ে বড় যেটি চাপ সেটি হচ্ছে বোনকে ঘরে রাখা যাবে না। মেয়ে সাবালিকা হয়ে গেছে 18 বছর, 20 বছর, 25 বছর হয়ে যাচ্ছে, আর এরপরে যেইভাবে হোক না, এনি হাও বিয়ে দিতে হবে, যদি বিয়ে না দিই তাহলে উপায় নেই, কি করে রাখবো 25, আর বিয়ে হবে না, রিটায়ার্ড। আমাদের সমাজে 20-22 হয়ে গেলে তারপরে বাছাবাছি শুরু হয়ে গেল, বয়স অনেক হয়ে গেছে, 20 হলে বলবে 25, 25 হলে বলবে 35, হচ্ছে অবস্থা। যেহেতু নারীরা নিজেদেরকে একেবারে সস্তা করে দিয়েছে মার্কেট, নারীরা বিহায়া বিপর্দা হয়ে, ওপেন হয়ে, উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে, যেখানে সেখানে নিজেকে একেবারে নিজের প্রদর্শন করে সস্তা করে দিয়েছে। যেসব জিনিস অ্যাভেলেবেল যেখানে সেখানে পাওয়া যায়, সস্তা হয়ে যায় কিনা? সস্তা হয় না, কিন্তু মার্কেট আউট যে জিনিসটি খুব কম, মার্কেটে একটি দোকানে মাত্র পাওয়া যায়, তখন তার দাম বেশি। দেখেন মোবাইল, দেখেন মোবাইল যখন একটি কোম্পানি ছিল কি অবস্থা, কয়টা করে মিনিটে দিয়েছেন আর টেলিফোন করেছেন মনে আছে না? আট রিয়াল করে দিয়ে টেলিফোন করেছেন। আজকে কত সস্তা, একটা কষ্ট আসিতে চলে এসছে। আরো যদি পাঁচটা কোম্পানি চলে আসে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায়, দেখবেন কি হয়ে যায়, হ্যাঁ ফ্রি হয়ে যাবে, কাছাকাছি ফ্রির মতো। তো ওই রকম অবস্থা আমাদের মহিলা সমাজের হয়েছে, যে মহিলারা নিজেকে এত উন্মুক্ত করে দিয়েছে যে এদের আর মূল্যই নেই। বিনা পয়সায় রাস্তাতে দেখতে পাওয়া যাচ্ছে, অর্ধেক যে স্বাদ অর্ধেক ভোগ সেটা হয়েই যাচ্ছে। হ্যাঁ, অ্যাডভার্টাইজের মাধ্যমে এমন উলঙ্গ ছবি টুবি দেখা যাচ্ছে, এই প্রচার মাধ্যমে, এই ডিশ আর এই যে টেলিভিশনের মাধ্যমে উলঙ্গ ছবি এমন ভাবে দেখা যাচ্ছে যে যুবকদের কিছু আহার তো এখান থেকে হয়ে যাচ্ছে। এরা বলছে আর বিয়ে শাদী কি করবো, তারপরে বাকিটার জন্য ব্যবসাখানা খোলা আছে সারা বিশ্বে সৌদি আরব ছাড়া, বলেন ফাইভ স্টার হোটেল রাখা আছে, যাদের কাছে যেরকম পয়সা আছে সেখানে গিয়ে তাদের ভোগ বিলাসের বস্তুগুলি সেখানে রাখা আছে। সুতরাং আর বিয়ের কি প্রয়োজন, এইসব দায় দায়িত্ব কেন নেব? মহিলারা নারী জাতি নিজেকে একেবারে সস্তা করে দিয়েছে, ছিলা কলার মতো আমি বলি, আর খুলে রাখা মিষ্টির মতো, রসগোল্লার মতো। রসগোল্লার দোকানে যদি ঢাকা না থাকে আর মাছি ভ্যান ভ্যান ভ্যান ভ্যান করে বসছে, আপনি কি খাবেন? ওই মিষ্টি কিনবেন? বিনা পয়সায় দিলেও খাবেন না। যদি আপনার কিছুটা জ্ঞান থাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে, তাহলে কখনো আপনি ওই সব খোলা ভ্যান ভ্যান করে মাছি বসছে আর ওই ওই মিষ্টি রসগোল্লা ফ্রি দিলেও খাবেন না। ছিলা কলা বিক্রি করছে মসজিদের পাশে, কিনবেন? কখনো কিনবেন না আপনি। তো মহিলা জাতি নিজেদেরকে ছিলা কলা আর খোলা রসগোল্লার মতো করে দিয়েছে, মাছি ভ্যান ভ্যান করে এইসব, যারা যাদের চক্ষু খারাপ, যারা হচ্ছে পাপিষ্ট অপরাধী, যাদের অন্তরে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ফায়াতমা আল্লাযি ফি কালবিহি মারাদ, তোমরা রাস্তায় বেরিয়ে যেও না জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো, হ্যাঁ অমুসলিম কাফেরা ফাসেকাদের মতো, চুল খুলে মাথা খুলে আর পেট খুলে পিঠ খুলে রাস্তাঘাটে বেরিয়ে যেও না, না হলে কি হবে? বরং কি করি, ওয়াকার নাফি বইউতে কন্যা, তোমরা বাড়িতে নিজের নিজের বাড়িতে অবস্থান করিও, পর্দার আড়ালে অবস্থান করিও, আর বাইরে বেরোতে হলে পর্দার সাথে বেরোয়ও। ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতুল ওলা, আর কথা বললে তোমরা নাকি সুরে কথা বলিও না, মিষ্টি সুরে না, ভাই কেমন আছেন, আসুন বসুন, এইরকম মিষ্টি কথা বেশি বলিও না, কথা বলবে স্ট্রিক্টলি কথা বলবে। আল্লাহ বলছেন ওয়ালা তাফালা তাখদায়না বিল কওল, কথাতে যাতে করে নম্রতা তোমাদের না থাকে, না হলে কি হয়, ফায়াতমা আল্লাযি ফি কালবিহি মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে, শয়তানি ব্যাধি, কামনা বাসনার ব্যাধি আছে, যারা বিয়ে শাদী করতে চায় না, শুধু হারামের মাধ্যমে তারা ভোগ বিলাস করতে চায়, ফায়াতমা তাদের লোভ লালসা বেড়ে যাবে, তাদের শয়তানি আরো বেড়ে যাবে। তো বলছিলাম কি, ফিরে আসি, যে যৌতুক হচ্ছে ঘুষ। এই যে যৌতুক দিচ্ছে মেয়ের বাবা মেয়ের ভাইরা, কি জন্য দিচ্ছে, মেয়েটাকে কোন রকম করে বিদায় করতে হবে, অপর ঘরে পাঠাইতে হবে, নিজের বাড়িতে রাখা যাবে না। ঘুষ তো এইরকম উদ্দেশ্যে দেয় মানুষ, নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য ঘুষ দেয়। আর সে যদি এই টাকা না পায়, যৌতুক না পায়, তো বিয়ে করবে না। যে যুবক বিয়ে করতে যাচ্ছে সে টাকা না পেলে বিয়ে করবে না, সে টাকা চাই। আর শুধু টাকা না, আজকে বাড়ি তৈরি করে দিচ্ছে হচ্ছে, তারপরে আপনার শহরে জায়গা দিতে হবে, আর মোটর সাইকেল আর কার এগুলি তো সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিছুদিন আগে শুনতাম যে হোন্ডা আর এই যে কার এগুলি হচ্ছে একটু অসাধারণ ব্যাপার, আজকাল সাধারণ ব্যাপার হয়ে গেছে। পয়সাওয়ালা ব্যবসায়ীদের ঘরে শহর বাজারে টাউনে সিটিতে এখন কার দেওয়াটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। আল্লাহু আকবার। একটি টাকা যদি এই ক্ষেত্রে নেই, চেয়ে নেই, অথবা চেয়ে না নিলেও কিন্তু অন্তর ইচ্ছা আছে দিলে ভালো, দিক চাইব না, কিন্তু জানি যে সামাজিক এমন একটা প্রথা আছে দিতেই হবে, আমাদের পরিবারে আরো বিয়েগুলি হয়েছে এভাবে দিয়েছে, আপনাদের বিবেক বিবেচনা আমরা চাইব না, আজকাল ভদ্ররা এরকম, আপনার মেয়ে আপনার জামাই আপনারই ছেলে, এগুলি হচ্ছে ভাষা, এগুলি হচ্ছে শয়তানদের ভাষা হারাম খাওয়ার জন্য। সুতরাং যেভাবে ইচ্ছা আপনারা সেটা বুঝবেন, এবং এই ক্ষেত্রে আরো বেশি দিতে হবে, মানে নিজের বিবেক বিবেচনার উপরে ফেলে দিল যে হ্যাঁ তিনজনে খাওয়া দাওয়া করছেন, আর যদি আপনাকে বন্টনের দায়িত্ব দেয় আর আপনি যদি ভদ্র হন তাহলে কি করবেন, নিজে কম নিয়ে বাধ্য হয়ে বেশি করে দিতে হবে, ঠিক না? এইরকম অবস্থা করে ফেলেছে আজকাল এ যারা হারামখোর হারাম খাওয়ার লোক। তো ঘুষ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর লানতের কথা বলেছেন, রাসূলের লানত রয়েছে, অভিশাপ রয়েছে রহমত থেকে বঞ্চিত ওই লোকেরা যারা ঘুষ খায় ঘুষ দেয়। সুতরাং এই ক্ষেত্রে অগতির গতি না হলে না দেওয়া যায়, আর নেওয়া তো সর্বক্ষেত্রে হারাম, যৌতুক ঘুষ। সুতরাং ঘুষের ক্ষেত্রে লানত রয়েছে, সুতরাং যৌতুকের ক্ষেত্রেও পণের ক্ষেত্রে মনে রাখতে হবে, পণ নেওয়া পণ দেওয়া এ হচ্ছে লানতের কাজ। যেমন সুদের পয়সা হারাম, সুদের ওপর সুদের সাথে সংশ্লিষ্ট যত লোক রয়েছে, এমনকি যারা চাকরি বাকরি করে সুদী সংস্থায়, তাদের উপর লানত রয়েছে। যারা সাক্ষী থাকে তাদের উপর লানত রয়েছে, আর যে সুদ খায় সুদ খাওয়ায় তাদের উপর তো লানত রয়েছেই। তাহলে যৌতুকের ক্ষেত্রে যে ব্যক্তি যৌতুক নিল, যে দিল, যে ব্যক্তি ওই যে মাধ্যম বিয়ে সাজির জন্য, মাধ্যম ছাড়া তো আজকাল বিয়ে হয় না, মাধ্যম এবং যৌতুকের কথাবার্তা করে দিল যে হ্যাঁ এত টাকা পাবে, আশা আছে, যদি তো চেয়েও না চাইলেই বেশি পাবে, এই কাজগুলি যারা করলো সমস্ত লোকের উপর লানত অভিশাপ রয়েছে, মনে রাখবে। মেয়েকে তুলে দিতে হবে সেই জন্য টাকা দিচ্ছে, আর সে টাকা না পেলে তার মেয়ের উপরে কোনো তার আগ্রহ নেই, সে আসল বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে টাকা। যেখানে টাকা পাবে বেশি, যেখানে সম্পদ পাবে বেশি, যেখানে গাড়ি পাবে, যেখানে অমক পাবে তমক পাবে, সেখানে সে বিয়ে করবে। অথচ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে কি বলেছেন, দুনিয়ার মানুষের চরিত্রের কথা বলেছেন, যে চারটি গুণ দেখে, তুনকাহুল মারআতুলি আরবাইন। নবী সাল বলছেন যে নারীদেরকে বিয়ে করা হয় চারটি গুণ দেখে, লেমা লেহা, ধন দেখে, ওর বাবার ধন সম্পদ আছে কিনা। জাহিলিয়াত যুগে এই জন্য ধন দেখত না যে বিয়ের দিনে, জাহিলিয়াতের যুগে মক্কার মুশরিক কাফেররাও বিয়ের দিনে নেওয়া দেওয়া ছিল না, ধন এই জন্য দেখা হতো যে ওর বাবার ধন সম্পদ যখন আছে তো পাব, পরে পাওয়ার জন্য, বুঝতে পেরেছেন না? তাহলে আজকালকার এক শ্রেণীর ফাসেক মুসলিম যারা পণ নিচ্ছে, যৌতুক নিচ্ছে, তাদের সাথে জাহিলিয়াতের যুগে এই ক্ষেত্রে ভালো ছিল, ওরা এই রোগ থেকে অনেকটাই মুক্ত ছিল। অন্য অন্য রোগ ছিল, আমাদের মধ্যে অন্য অন্য রোগ রয়েছে, কিন্তু এই রোগে তাদের চাইতে বেড়ে রয়েছে, মুশরিকদের চাইতে বেড়ে রয়েছে। তারা ধন কি জন্য দেখত, যে ধনটা পরে পাবো, হ্যাঁ ভাগবন্টন যখন হবে, শ্বশুর মারা যাবে, তখন তো পাওয়া যাবে, এই উদ্দেশ্য। তুনকাহুল মার আতুলেব আরবাইন, নারীদেরকে বিয়ে করা হয় চারটি বস্তু দেখে, লে মালেহা, ধন সম্পদ দেখে, ওয়ালি হাসাবেহা, আর বংশ বলি দেখে, কেমন বংশ, সম্ভ্রান্ত কিনা, কোন বংশের লোক, ভদ্র কিনা, তাদের শিক্ষা দীক্ষা ইত্যাদি আচার আচরণ, ওয়ালি জামালেহা, সৌন্দর্য দেখে, সৌন্দর্য দেখে, ওয়ালি দিনেহা, আর দিনও দেখা হয়, ধার্মিকতাও দেখা হয়, ফাজফার বিজাতির দিন। কিন্তু হে মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন তার উম্মতের লোকদেরকে, আমাদেরকে, ফাজফার বিজাতির দিন, তুমি সফল কাম হয়ে যাও, সাকসেসফুল হয়ে যাও, দিনদার ধার্মিক মহিলাকে বিয়ে করে, ধার্মিক নারীকে বিয়ে করে, আল্লাহ ওয়ালি নারীকে বিয়ে করে, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পরকাল সম্পর্কে চিন্তাশীল যেই পরিবার, সেই পরিবারের মেয়ে বিয়ে করা, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে, দুনিয়া তো কামিয়াব হয়ে যাবে, মানসিক শান্তি পাবে। বলুন দেখি, আপনার স্ত্রীকে যদি একাই এক বাড়িতে একটি ফ্ল্যাট নিলেন আর সেখানেই যদি রাখেন, আপনার বাবা নেই, মা নেই, কেউ নেই, এমনও তো অনেক লোক আছে, ভাইরা আছে, সব সেপারেট সেপারেট হয়ে গেছে, কেউ আপনার বাড়িতে যোগান দিতে আসবে না, পাহারা দিতে আসবে না, আপনার স্ত্রী রেখে বিদেশে আসতে হবে। এখন স্ত্রী যদি আল্লাহ আলী ধার্মিক হয়, আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়, তাহলে নাকে তেল দিয়ে আরামে ঘুমাতে পারবেন আপনি বিদেশে, কোনো চিন্তা নেই আপনার, কোনো চিন্তা নেই, আমার স্ত্রী আছে, তা আল্লাহর চিন্তা, পরকালের চিন্তা আছে। পক্ষান্তরে যদি আল্লাহর ভয় না থাকে, পরকাল সম্পর্কে চিন্তাশীল আপনার স্ত্রী না হয়, বিয়ে শাদি করে লোকজনের মাঝে রেখে এসেও তার দ্বারা কুকাজ হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, আর কত রকমের যে পাপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাহলে আপনাকে কি শান্তি হাসিল হবে, আপনি শান্তি পাবেন এইরকম স্ত্রী নিয়ে? আল্লাহ না করে যদি একাই রেখে আসতে হয় নাবালক ছেলে মেয়েদের সাথে, অথবা ছেলে মেয়েও হয়নি আর এরকম স্ত্রী যদি রেখে আসতে হয়, কোনো শান্তি পাবেন? কখনো শান্তি পাবেন না। তাহলে কামিয়াব কে? যে ব্যক্তি দিনদার মেয়েকে বিয়ে করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতির দিন, তারিবা তিয়াদাক, আর না হলে তোমার হাত ধ্বংস হোক। তুমি যদি দিনদার ধার্মিককে বিয়ে না করো, আল্লাহ আলীকে বিয়ে না করো, পরকাল সম্পর্কে চিন্তাশীল, জবাবদেহি করতে হবে পরকালে, কাল কেমতে, এক একটি আমল সম্পর্কে, এক একটি হরকত সম্পর্কে, কি করলাম, কি বললাম, সব সম্পর্কে, একটু যদি শরীরের কোনো অঙ্গ খোলা হয় তার সম্পর্কে জবাবদেহি করতে হবে কাল কেমতে, এই চিন্তা যে মহিলার রয়েছে, তাকে যদি বিয়ে না করো, আর দুনিয়া দেখে পয়সা দেখে যদি বিয়ে করো, যৌতুক পাবো পণ পাবো এই জন্য বিয়ে করো, তাহলে তারে বা তিয়াদাক, তোমার হাত ধ্বংস হোক, মানে তুমি ধ্বংসে পতিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। পক্ষান্তরে বর খোঁজার ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হিদায়াত দান করেছেন আমাদেরকে, যা খাতাবা আলাইকুম মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহ, তোমাদের কাছে যদি পায়গাম পাঠায়, প্রস্তাব পাঠায়, এমন ব্যক্তি যার দীন চয়সেবল, পছন্দনীয়, ওয়া খুলুকাহু, এবং তার চরিত্র উত্তম চরিত্র, দুইটি বস্তু দেখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে দীন, দিনদার ধার্মিক। সালাফদের কোন একজন ইমাম বলছেন যে দেখো, তুমি দিনদারকে মেয়ে দাও, মেয়ে দাও, বোন দাও, কাকে দাও? ধার্মিক আল্লাহ ভীরুকে মেয়ে দাও। তাহলে কি হবে? সে যদি তাকে ইন আহাব্বাহা, তাকে যদি ভালোবাসে তাহলে তাকে সম্মান দান করবে, যদি ভালোবাসে অন্তর থেকে তাহলে কি করবে? তাকে মান মর্যাদার সাথে সসম্মানে রাখবে, ইজ্জতের সাথে রাখবে। ওয়াইন করে হা হা, আর তার অন্তরে যদি ভালোবাসার না জন্মায়, দিনদার ছেলে দেখিয়ে দিলেন কিন্তু ভালোবাসার মালিক তো আল্লাহ, অন্তরের মালিক আসলে। অনেক সময় অন্তরের সম্প্রীতি ভালোবাসা হইলই না, ভালো যদি না বাঁচতে পারে সে তাহলে ফালাইয়াজলে মহা, তাহলে তার উপর কমপক্ষে জুলুম করবে না, অত্যাচার করবে না। হয়তো আপনার বোন কালো, আপনার মেয়ে কালো, বেটে দেখতে ভালো না, এই ক্ষেত্রে আল্লাহ ভীরু যদি হয় সে ভাববে যে যদি রাখতে হয় আমাকে সসম্মানে তাকে রাখতে হবে, মান ইজ্জতের সাথে রাখতে হবে, একটিও ক্ষেত্রে জুলুম করবো না, অত্যাচার করবো না, কোন একটি বড় কথা বলবো না। আর যদি নাই রাখতে হয় তাহলে মান ইজ্জতের সাথে সুন্দরভাবে সে বিদায় করবে, জুলুম অত্যাচার করবে না, মারধর করবে না, অন্যায় অত্যাচার করবে না, অকথ্য ভাষা বলবে না। কত সুন্দর কথা, একজন ধার্মিক ছেলে, ধার্মিক যুবক অন্তত জুলুম করবে না, ভালোবাসতে পারলে ভালোবাসবে, আর তার পক্ষে যদি অসম্ভবে রাখা, হতে পারে আপনার মেয়ে খারাপ, হতে পারে যে আপনার বোন খারাপ, সেই ক্ষেত্রে সে রাখতে পারছে না, ধার্মিক ছেলে রাখতে পারছে না, তখন সেক্ষেত্রে জুলুম করবে না। চরিত্রহীনও যদি হয় জুলুম করবে না তার উপর, ঠিক আছে তুমি আমার যোগ্য নও, সুতরাং তুমি সসম্মানে তোমার বাবার বাড়ি চলে যাও, জুলুম কে ফালাইয়া জুলুম মহা। পক্ষান্তরে বেদিন, বেধর্মী, ফাসেক, বেনামাজি কে ভালো চাকরি দেখে, ভালো ব্যবসা দেখে, ভালো মাসিক উপার্জন রয়েছে, সব দেখে আজকাল বিয়ে শাদী তো এইসব দেখেই দেওয়া হচ্ছে। ছেলে বিদেশে আছে, কি কাজ করে, এত টাকা মাসে ইনকাম করে, হ্যাঁ ঠিক না, হয় বিদেশ দেখা হচ্ছে, আর না হয় তার সার্ভিস হোল্ডার দেখা হচ্ছে, কোয়ালিফিকেশন ডিগ্রি দেখা হচ্ছে যে কেমন ডিগ্রি রয়েছে, ভবিষ্যৎ তার উজ্জ্বল রয়েছে, তো ডাক্তার তো ইঞ্জিনিয়ার তো এই হবে সেই হবে, হ্যাঁ তারপরে তার বাবার বড় ব্যবসা রয়েছে, এই প্রপার্টি রয়েছে, তার থেকে এত কিছু পাবে, এসব দেখে বিবাহ শাদী দিলে কোন বরকত হবে না। বরকত রয়েছে কিসে? মান্তারদাওনা দিনা ওয়া খুলুকা। এই ক্ষেত্রে আরেকটি কথা বলি যে যৌতুক দিতে অনেকে শখ করে যৌতুক দিচ্ছে, বাধ্য হয়ে নাই, কারণ তার চাইতে নিচু শ্রেণীর ছেলেকে যে স্ট্যাটাসের যে মর্যাদার সে অর্থের দিক দিয়ে, মান মর্যাদার দিক দিয়ে, তার চাইতে নিম্নমানের ছেলেকে সে মেয়ে দিতে চায় না, বোন দিতে চায় না, সবসময় উপরের দিকে নজর, চাকরি হইতে হবে, আই ইনকাম ভালো হইতে হবে, হ্যাঁ না হলে বিয়ে শাদী দেওয়া যাবে না। একটা দিনদার ধার্মিক ছেলে, আই ইনকাম তেমন নেই, কিন্তু ছেলেটি মেহনত করে কোন রকম, হয়তো টেলার, হয়তো কোনো কাজ জানে, ছোটখাটো কাজ জানে, সে কোন রকম মেহনত করে সে রুজি রোজগার ভালো খাওয়াবে, অসুবিধা নেই, না বিয়ে দেবে না। এই ক্ষেত্রে যখনই একটা সার্ভিস হোল্ডারকে আপনি দিতে যাবেন, মেয়ে দিতে যাবেন, এখন বিদেশে থাকছে এরকম ছেলেকে দিতে যাবেন, আর তার মধ্যে দিনদারি নেই, পরহেজগারি নেই, তাহলে সেও তো ভাববে যে আমি তো বিদেশে থাকি, আমার তো চাকরি রয়েছে, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো ডাক্তার, আমি তো হাতি, সুতরাং হাতিকে হাতির মতো খোরাক দিতে হবে, হ্যাঁ হাতিকে ছাগলের খাওয়ার দিলে কেন হবে, ও হাতি নিজেকে মনে করে, সুতরাং হাতির মতো খাদ্য দিতে হবে, হ্যাঁ অর্থাৎ যৌতুক দিতে হবে, তা যৌতুক তো আপনি সব করে দিতে যাচ্ছেন। এই ক্ষেত্রে সতর্ক, নবী করিম সাল্লামের এই হিদায়তের উপর যদি আমরা আমল করি যে যার দিন পছন্দনীয়, যার আখলাক চরিত্র ক্যারেক্টার পছন্দনীয়, তাকে মেয়ে দেব বোন দেব, তাহলে কখনো যৌতুক দিতে হবে না। অনেকে এই অজুহাত পেশ করেন যে যৌতুক দিতে বাধ্য, কখন বাধ্য আপনি? কখনো বাধ্য না। গরিবকে কেন মেয়ে দেন না আপনি? গরিবকে কেন বোন দেন না আপনি? কেন পয়সাওয়ালা ঘরে যাচ্ছেন আপনি যেখানে মান ইজ্জত পাবেন না, বাইরে দাঁড়িয়ে থাকলে আপনার খোঁজ নেবেন, ওই অমুক লোক এসছে, এইরকম বাড়িতে আপনি মেয়ে দিয়ে শান্তি পাবেন না? আপনি শান্তি পাবেন, আপনার মেয়ে শান্তি পাবে? আপনার মেয়ে সেই ঘরে গিয়ে তো তুচ্ছ, অমুকের মেয়ে, ঘৃণার সাথে আপনার নামটি নেবে। পক্ষান্তরে যদি আপনি তাদের মাঝে সম্মানিত হতেন, তাদের চাইতে আপনার মধ্যে বৈশিষ্ট্য থাকতো, এরকম শ্রেষ্ঠত্ব দিক থাকতো, তাহলে আপনাকে সসম্মানে তারা আপ্যায়ন করত, আদরের সাথে তাদের বাড়িতে নিত, সেখানে পৌঁছিল। এসব রোগ রয়েছে আমাদের মুসলিম সমাজে, যার ফলেও যৌতুক দিতে হচ্ছে। তো যৌতুক ক্ষেত্রে বলছিলাম যে বহু আয়াত রয়েছে কোরআনে করিম, আল্লাহ রাব্বুল আলামিন আর একটি আয়াত ইরশাদ করেছেন, সূরা নিসার এই আয়াত, সূরা নিসার আয়াত নম্বর ২৪, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ান তাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্ধান করবে, নিজের সঙ্গী খুঁজতে চাও, যুবক তোমার সঙ্গী অর্থাৎ স্ত্রী খোঁজ করবে তুমি, বে আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদ ব্যয় করে, খরচ করে দিতে হবে। আল্লাহ বলছেন ধন সম্পদ দিয়ে আসো আর মেয়ে নিয়ে আসো, তাহলে যার বাড়িতে মেয়ে দেবে তাকে ধন সম্পদ দেবে, যে ধন সম্পদ দেওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, কোরআন যা ফরজ করেছে, আনতাবতাকু বি আমওয়ালিকুম এই আয়াত দিয়ে, আরো আয়াত রয়েছে সম্পর্কে, আরো কয়েকটি আয়াত রয়েছে, সূরা আহজাবে রয়েছে, কাদ ফরাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তো এসবের অর্থ হচ্ছে যেটি ফরজ সেটি হচ্ছে মোহর, তাহলে মোহর নগদ দিতে হবে, এটি হচ্ছে সাহাবাই কেরামদের তরিকা। মোহরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু স্বাধীনতা দিয়েছেন যে তার পরিমাণ নির্দিষ্ট করা হয়নি যে কমের পক্ষে কত দিতে হবে, যতটার ওপর সম্মতি হয়ে যায় দুই পক্ষের ততটাই মোহর হইতে পারে। বরং যে কোনো জিনিসের ওপর ইত্তেফাক হয়ে যেতে পারে, সম্মতি হয়ে যেতে পারে দুই পক্ষের, তাই মোহর হইতে পারে। টাকা পয়সা হওয়া জরুরি নাই, কাপড়ও হইতে পারে, ব্যবহারের কোন বস্তু হইতে পারে, এমনকি দুটো জুতো হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি মহিলা একটি জুতোর ওপর রাজি হয়েছে। মোহর হচ্ছে কি, একটি স্যান্ডেল, এক জোড়া জুতো বা স্যান্ডেল, তার উপরে সে বিয়েতে রাজি হয়েছে, বিয়ে হয়ে গেছে। এই হচ্ছে ইসলামিক বিবাহ। বুখারী শরীফের হাদিস শুনে আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ হয় আপনি করেন অথবা আমার বিবাহের ব্যবস্থা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন প্রয়োজন ছিল না বিবাহ শাদীর, নীরব থাকলেন কিছুক্ষণ। তারপর একজন যুবক, গরিব মানুষ, দরিদ্র মানুষ, দাঁড়িয়ে গেলেন, বিবাহ করতে পারেনি পয়সার অভাবে, কিছু নেই তার কাছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়াজনিহা ইন লাম তাকুন লাকা হাজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনি আপনার নীরবতা দেখে মনে হচ্ছে আপনার বিবাহ প্রয়োজন নেই, তা আমার সাথে বিবাহ দিয়ে দেন। গরিব মানুষ, বিবাহ করতে পারি না, তা আমার বিবাহটি দিয়ে দেন, এই মেয়ে আমার পছন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আমা কাশাই, তোমার কাছে কিছু আছে? বলছে, মা ইন্দি ইল্লা ইজারি, আমার কাছে আমার লুঙ্গি ছাড়ার কিছু নেই, খালি গায়ে ইজার। এজারের সাথে ওপরে ওপরে শরীরের ওপর ভাগে যেটা ব্যবহার করে তার নাম হচ্ছে রিদা, মানে চাদর। আরবরা বেশিরভাগ একটি চাদর আর একটি লুঙ্গি, মানে এজার রেদা, যে এহরামের কাপড় যেমন পরেন এইরকম কাপড় পরত, কাপড়ের অভাবের কারণে। তাও নেই তার কাছে, মাত্র একটি রয়েছে শরীরের নিম্ন ভাগে পরার জন্য, অর্থাৎ এজার লুঙ্গি। মাইন্ড ইল্লা ইজারি, এই আমার লুঙ্গি আছে। নবী করিম সাল্লাম একটু মুচকি হেসে বললেন, যে তোমার এই লুঙ্গি খুলে কি দিতে পারবে তাকে? এই লুঙ্গি দিয়ে কেমন করে বিয়ে করা যাবে? লুঙ্গি দিয়ে কার বিয়ে করা যায়? তাহলে এক কাজ করো, যাও কিছু যাও কিছু খোঁজ করো, যাও বাড়িতে, যাও বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে ফেলে দিলে একটি পয়সাও পেল না, কিছুই পেল না বাড়িতে, নেই তো। ইয়া রাসূলুল্লাহ, কিছু নেই তো আমার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলতামেস ওয়ালাও খাতামাম মিন হাদিদ, যাও তুমি সন্ধান করো, খোঁজো, লোহার আংটির কোন মূল্য নেই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে একটা লোহার আংটি হইলো তোমার সাথে বিয়ে দিবো, যা বিয়ে পড়াই দেবো। লোহার আংটিও খুঁজে পেল না, এ তো গরিব মানুষ, লোহার আংটিও নেই তার হাতে। অনেকে লোহার আংটি রাখেন বা তামা পিতরের আংটি রাখেন, লোহার আংটি পর্যন্ত নেই তার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইন্দিওয়ালা শাই, কিচ্ছু নেই আমার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, না, এই যুবকের বিয়ের খুব ইচ্ছা আছে, একটা কোন রাস্তা খোঁজা যাক। হালে ইন্দাকা শাইউ মিনাল কোরআন, কোরআন মুখস্থ আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সূরাটা কাজা ওয়া কাজা ওয়া কাজা, অমুক অমুক অমুক সূরা, এই কয়েক সূরা একবারে গনাই দিল, যে এতগুলি সূরা আমার মুখস্থ আছে। নবী সাল্লাল্লাহু কাজ হয়েছে, ঠিক আছে, যাও, ফাকাদ যাওয়াজতু কাহা বেমা মা কামিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে, এই কোরআন যে তোমার বুকে আছে, মুখস্থ আছে, কোরআন কিছু হেফজ রেখেছো, মুখস্থ রেখেছো, এর পরিবর্তে তোমার বিবাহ দিয়ে দিলাম। অন্য হাদিস রয়েছে, যাও ফাআল্লিমহা, ওকে কয়েকটি সূরা শিখিয়ে দাও, এই সূরার তালিম দেওয়া, শিক্ষা দেওয়া হচ্ছে তোমার মোহর। এটা নয় যে কোরআনের শুধু সম্মানে বিয়ে দেওয়া হলো, বরং সেটি হচ্ছে মোহর। এই যে কোরআন শিক্ষা দিলে তার তো কিছু বিনিময় পাওয়া উচিত ছিল, সে বিনিময় নানি, এটি হচ্ছে মোহর। তার কোরআন শিখিয়ে দেওয়াই তার মোহর, এটি বিনিময় মোহরের বিকল্প। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিছু কিছু আলেম, আমাদের দেশের মজাহপন্থী আলেমরা বলে কি, যে মোহরটাকে একটু বিলম্বে মোহরে মুআজ্জাল রাখা হলো, এখানে ধার মোহর রাখা হইলো, আর কোরআনের মান সম্মান মর্যাদাকে সামনে রেখে তার বিবাহ দিয়ে দেওয়া হলো। তাহলে তো নবী করিম বলতেন এই কথা, যে ঠিক আছে বাবা, তোমার কাছে কোরআন মুখস্থ আছে, সেই জন্য তোমার মর্যাদাকে খেয়াল রেখে বা কোরআনের মর্যাদাকে খেয়াল রেখে বিয়ে দিয়ে দিলাম, আর পরে তুমি কিছু না কিছু মোহর দিয়ে দিও। এই কথা তো বললেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন শিক্ষাকেও মোহর বানানো যেতে পারে, টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু নয়। তাহলে মোহরের ক্ষেত্রে যে কোনো রকমের মোহর হইতে পারে, কিছু হলেই হলো, বেশি হওয়ার ক্ষেত্রেও না কোনো লিমিটেশন নেই, এই ক্ষেত্রে যত ওপর ইত্তিফাক হয়ে যেতে পারে, মেয়ের পক্ষ যতটা চাইল, আর আপনি যদি দিতে পারেন তো দিলেন, আর না দিতে পারলে বললেন যে বাবা আমি এত টাকা, 1,00,000 টাকা চাইছেন, আমি দিতে পারলাম না, আমি 25,000 টাকা দিতে পারবো, 10,000 টাকা দিতে পারবো, আমি 500 টাকা দিতে পারবো, আমি 200 টাকা দিতে পারবো, আমি 100 টাকা দিতে পারবো, বলে দেন আপনাদের বিয়ে দেওয়ার ইচ্ছা হলে ঠিক আছে, কথাবার্তা হবে, আর না হলে এখান থেকে মাশাআল্লাহ। আগেই বলেছি কিন্তু আমার আলোচনায় কি বলেছি, যে মোহরের কথাবার্তা চুক্তি কখন হইতে হবে, বিয়ের কথাবার্তা পাকা হওয়ার আগেই। যে আচ্ছা ঠিক আছে, বিয়ের তো কথাবার্তা হচ্ছে, মেয়ে পছন্দ, ছেলেও পছন্দ, তাহলে মোহর কতটা হবে, তখনই ফয়সালা করে নিতে হয়। বিয়ের মজলিসে বরযাত্রীদেরকে বসিয়ে তানা হেঁচড়া করবেন না, না ওইসব জায়েজ নাই, বিদাতি তরিকা। আর সেই সময় কি ঝগড়া আর কি চিৎকার, একবার করে লাফিয়ে উঠে যাচ্ছে, না দিয়ে দেবো না, চলো জামাইকে উঠাচ্ছে, নতুন বরকে উঠে, চলো। আল্লাহ আকবার, যে কুসংস্কার এগুলি মোটেই না। সেই দিন মহরের কথাবার্তা হবে না, আগে ভাগে হয়ে যাবে, তাহলে পোষালো হলো, আর না হলে না হইলে। এখন বিয়ের মজলিসে যাওয়ার পরে কি হচ্ছে, কুসংস্কারটা আরো কতদূর আগে বেড়েছে, বিয়ে মজলিসে চলে গেছেন, এখন বিয়ে তো করতে হবে, ৫ লাখ টাকা চাইলেও বিয়ে করতে হবে, আর ২ লাখ চাইলেও বিয়ে করতে হবে, কম চাইলেও করতে হবে, বেশি চাইলেও করতে হবে, চেয়ে বসলো ২ লাখ টাকা ৩ লাখ টাকা, আপনি দিতে পারবেন, ২৫,০০০ টাকা, গরিব মানুষ আপনি, তারপরেও রাজি, কিন্তু মনে আছে শয়তানি যে দেবো না, মনে কি আছে, শয়তান ঢুকে আছে, শয়তান ঘর করে নিয়েছে যে দেবো না, কিন্তু মেয়েটাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, তারপর দেখা যাবে। আর মেয়েকে ঘরে নিয়ে, অনেক ঘটনা এরকম শোনা গেছে, মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে বাসর রাতে প্রথম জামানি তার খাটে বসতে যাচ্ছে, বলছে দেখো তুমি খাটে বসবে, তার আগে একটা কথা আছে। কি কথা? নতুন, একেতে তার ভয় ভীত যে কি একটা নতুন লোক তার কাছে আসছি, কি যে বলে আর না বলে, আর কি হয় না হয় তার সাথে, এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে কি হচ্ছে না আল্লাহ জানে, আর যদি একটু নাবালিকা থাকলে তাহলে সে তো তখনই তার অবস্থা খারাপ। সে অবস্থায় তাকে বলছে দেখো তোমার সাথে একটা কথা আগে আছে, তারপরে তুমি বসবে। কি কথা? বলছে আমার মোহর তো বেঁধেছে ২ লাখ টাকা বা ১ লাখ টাকা, মোহর মাফ করতে হবে। কথা বলছে না, বলছে কথা বলো না হলে বসবে না, না হলে আমি উঠে চললাম ঘর থেকে। বুঝতে পেরেছেন? এখন ওই সময় একজন যুবতী গিয়েছে শ্বশুর বাড়ি, আর সেই সময় আর দেখছে সে স্বামী আমার, এর কাছে সারা জীবন কাটাতে হবে, এর পায়ের তলে আমার সুখ আর শান্তি আর দেওয়া শান্তি সবকিছু এর উপর নির্ভর করছে, এখন যদি এর মোহর মাফ না করি তাহলে তো আমার উপর ছুরি ধরে নেবে, সারা জীবন চলতে থাকবে আমার উপর, এখন আমার শান্তির পথকে খুলতেই হবে, উপায় নেই। ঠিক আছে সব মাফ, মোহর মাফ দিয়ে দিলাম, এই মাফ মাফ হলো, মাফ হলো। এরকম কোন ঋণ মাফ করে, মোহর হচ্ছে ঋণ, যদি ধার বাকিও রাখা হয় সুন্নতের খেলাফ ধার বাকি রাখা, ঋণ, ঋণ কি মাফ করবেন এইরকম করে আপনি কোন ব্যক্তিকে? সুতরাং কখনো মাফ হবে না এরকম। কি কুসংস্কার এই মোহর বেশি বেঁধে দেওয়ার জন্য, আর বিবাহর মজলিসে মোহর বাঁধার জন্য আগেই বাঁধতে হবে মোহর। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান তাবদাগু বি আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ ব্যয় করে কি করো, সন্ধান করো। মোহরের ক্ষেত্রে যতই বেশি হোক না কেন, ধন সম্পদ দিয়ে আসতে হবে আর বিয়ে করতে হবে, যত বেশি হোক না কেন, এর দলিল কি যতই বেশি হোক না কেন, ৫ লাখ টাকা চাইলে কোনো দোষ না। যদি কারো মেয়ে আছে, আর সে যদি মনে করে যে আমি ৫ লাখ টাকাই নেব, ইচ্ছা হলে তুমি আমার মেয়েকে বিয়ে করো না হলে না করো, এই কথা বলতে পারবেন না, এত সুন্দর ধার্মিক মানুষ এত টাকা চেয়ে ফেলো না, চাইতে পারে। কোরআনে কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ, যদি তুমি নারীদেরকে স্ত্রীদেরকে অজস্র ধন সম্পদ দিয়ে দাও, কিনতার মানে অজস্র ধন সম্পদ যা গণনায় আসে না, ফালা তাখুযু, তারপরে তালাক দিয়ে দিলে ফিরিয়ে নিতে পারবে? ১০ লাখ টাকা ২০ লাখ টাকা দিয়ে দিয়েছেন আর আপনি তালাক দিয়ে দিলেন, ফিরিয়ে নিতে পারবেন কি? তার সাথে ঘর বাসর হয়ে গেছে, ফালা তাখুযু মিনহু শাইআ, তার কাছ থেকে কোনো কিছুই ফিরিয়ে নিতে পারবে না, ফেরত নিতে পারবে না, আল্লাহ বলছেন কিনতার বলেছেন। এই ক্ষেত্রে একটি ঘটনা মনে পড়ে গেল, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় একবার ইচ্ছা করলেন, খলিফাতুল মুসলিমিন, দেখলেন যে অনেক লোক বেশি বেশি মোহর চাচ্ছে, আর বেশি মোহর বিবাহ শাদীতে ব্যাঘাত ঘটাচ্ছে, মানে বিবাহ শাদীতে বিলম্ব হয়ে যাচ্ছে। দেখেন আরব দেশগুলিতে বেশি মোহর হওয়ার কারণে হচ্ছে কি, বয়স হয়ে যাচ্ছে, বিবাহ শাদী করতে পারছে, যুবকরা বিয়ে করতে পারছে না, টাকা পয়সা না, ১ লাখ রিয়াল হচ্ছে না, বিয়ে করতে পারছে। এই অবস্থা তাহলে এই ক্ষেত্রে ৫ বছর ৭ বছর ১০ বছর পড়াশোনার পর বিলম্ব হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে যুবক মানুষের যুবতীদের বিয়েতে যেমন পুরুষ বিয়ে না করতে পারলে তাহলে মেয়েদের সংখ্যাও বাড়তে থাকবে, মেয়েরা তো বসে থাকবে না, বয়স বাড়তেই আছে। তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে তাড়াতাড়ি করে যাতে বিয়ে হয়ে যায়, যুবক যাতে করে ১৫ বছর ১৬ বছরে বিয়ে করতে পারে, সেই জন্য মোহরকে একেবারে বেঁধে দেবে একটা নির্দিষ্ট পরিমাণে, এর বেশি কেউ মোহর করতে পারবে না। ইচ্ছা করলেন তিনি, আর এই ইচ্ছার কথা তিনি প্রকাশ করলেন, দরবারে ছিলেন একজন বুড়ি মহিলা, এই বুড়ি মা উঠে দাঁড়িয়ে গেল, যে আমিরুল মোমেনিন, হে আমিরুল মোমেনিন, আমার একটি কথা আছে আপনার সামনে, প্রতিবাদ আছে, এই প্রতিবাদ কথা, প্রতিবাদ করার, অভিযোগ করার সরাসরি অধিকার ছিল সেই যুগে, যা আজকে যদি কেউ প্রতিবাদ করে তাদের কথাই শোনা হয় না, হক কথা যদি বলে তাদের কথাই শোনা হয় না। কি বললেন সে বুড়ি মা? বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ, আর তুমি ওমার কে, কে তুমি ওমার যে তুমি এটাকে সীমিত করে দেবে, লিমিটেড করে দেবে, যে এর বেশি মোহর রাখা যাবে না। আল্লাহ বলছেন অজস্র ধন সম্পদ যদি স্ত্রীকে দাও তাহলে তারপরে কোনদিন তালাকের পরিস্থিতি সৃষ্টি হলে ফিরিয়ে নিতে পারবে না। আল্লাহ অজস্র ধন সম্পদ কেন্তারের কথা, পাহাড়ের মতো ধন সম্পদ যদি দিয়ে দেন তারপরে ফিরিয়ে নিতে পারবেন না। তো আল্লাহ এখানে কেন্তার বলেছেন আর আপনি বলছেন যে না এত হাজারের বেশি আর দিতে পারবে না, এই কথা আপনি পেলেন কোথায়? ওমর রাজি আল্লাহ তালানহু স্মরণ হয়ে গেল এই আয়াত, এই আয়াতের দলিল স্মরণ হয়ে গেল। আয়াত হয়তো খেয়াল থাকলে ও কথাটা খেয়াল ছিল না যে এটাকে করা যাবে না, আর প্রতিবাদ হবে এটাও তার খেয়াল ছিল না, হয়তো পরামর্শ রাখবো হইতে পারে যেটা মেনে নিতে পারে লোকেরা, এইরকম চিন্তা ভাবনা হয়তো ছিল। তিনি বললেন যে ওমার এই বুড়ি মার কাছে হার মানল, আমি ওমার আমিরুল মুমিনিন বলছি, খলিফা বলছি, দ্বিতীয় খলিফা বলছি, আমি এই বুড়ি মায়ের কথার কাছে কি করলাম, হার মানলাম। কারণ কারণ এটি বুড়ি মার ব্যক্তিগত কথা নয়, কার কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে মোহর বেশি হওয়া দোষণীয় নাই, বেশি চাওয়া দোষণীয় নাই, কিন্তু যদি বেশি চাই বলবেন যে আমি দিতে পারবো না, আপনার যদি পছন্দ হয় ছেলে তাহলে আপনি বিয়ে দেন, এত টাকাই দিতে পারবো, চাইলে এক লাখ টাকা আপনি বলেন আমি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিতে পারবো, হলে দেন আর না হলে দিয়ে অন্য জায়গায় খুঁজবেন। আল্লাহ বলছেন আলম তখন আরদুল্লাহ ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত নেই, প্রশস্ত জমিন আছে আর কত মেয়ে আছে, বিয়ে করবেন দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ধন সম্পদ ব্যয় করার কথা বলেছেন পুরুষকে, ও আন্তাব তাগুবি আম্মালিকুম, সূরা নিসা আয়াত নম্বর ২৪। আরো শুনেন সূরা আহজাব আয়াত নম্বর ৫০, মহান আল্লাহ ইরশাদ করেছেন কাদ আলেমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আল্লাহ বলেছেন আমি জানি মা ফারাদনা আলাইহিম, যা আমি ফরজ করেছি মুসলিমদের উপর, ফি আজওয়াজিহিম তাদের বিবিদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে যা আমি ফরজ করেছি তা আমি জানি, মানে কি ফরজ করেছি, মোহর আল্লাহ ফরজ করেছেন। তারপরে বিবাহ শাদী যখন হয়ে গেল তারপরে কি ফরজ, ব্যয় বহন করা ফরজ, তার ভরণ পোষণ দেওয়া ফরজ, এগুলি আল্লাহ ফরজ করেছেন। তাহলে আল্লাহ ফরজ করেছেন পুরুষের ওপর যে নারীর ব্যয় বহন করতে হবে, নারীর ওপর খরচ করতে হবে, একটি মেয়েকে নিয়ে আসবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খরচ দিয়ে দিতে হবে, আর এর উল্টো মেয়ে দেবে, মেয়ের পক্ষ দেবে, এর নামগন্ধ কোরআন সুন্নাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর ৪, ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মোহরানা দান করো, সাদাকাতাহিন্না তাদের মোহরানা দান করো, নিহলা সদিচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে অন্তরে সন্তুষ্টির সাথে খোলা অন্তর নিয়ে উদার চিত্তে, ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তাহলে তাদেরকে মোহর দিয়ে আসতে হবে, মোহর দিয়ে বিয়ে করতে হবে, যা কিছু তাদের পক্ষ থেকে ডিমান্ড হবে, মোহর ছাড়াও চাইতে পারে, মোহর ছাড়াও যদি সে যদি চায় যে এর সাথে সাথে এত জোড়া কাপড় দিতে হবে, যেহেতু আমাদের অনেকে আত্মীয় স্বজন আছে তাদের জন্য কাপড় চোপড় দিতে হবে, তাদের হক রয়েছে, মেয়ে পক্ষের হক রয়েছে, এটুকুও জেনে নেন। মেয়ে ছাড়াও যদি মেয়ের পক্ষের মেয়ের বাবার জন্য, মেয়ের মায়ের জন্য, বোনদের জন্য, খালা ফুফুদের জন্য যদি কিছু চায় তার হক রয়েছে শরীয়তে, সেই পক্ষ নিতে পারে, কিন্তু উল্টো পক্ষ ছেলে পক্ষ কোনো কিছুই নিতে পারে না কোরআন এবং হাদিসের আলোকে, কোনো প্রমাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা নিসা আয়াত নম্বর ২০ যে আছে, বলেন ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারা, এখানে অজস্র ধন সম্পদ দেওয়ার কথা আল্লাহ বলছেন, তোমরা যদি তোমাদের নারীদেরকে অজস্র ধন সম্পদ দিয়ে থাকো তাহলে তা ফিরিয়ে নিতে পারবে না, কোনোদিন তালাক হয়ে গেল। এখানে কাকে দেওয়ার কথা বলেছেন, পুরুষকে দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সব সময় পুরুষকে দিতে হবে। পাঁচ নম্বর আয়াত, ছয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, সূরা নূর আয়াত নম্বর ২২। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, যারা তোমাদের মধ্যে অবিবাহিত অবিবাহিতা তাদের বিয়ে শাদী দাও, সাহায্য সহযোগিতা করো যাতে করে তারা পাপ থেকে বাঁচতে পারে। অবিবাহিত অবিবাহিতা যুবক যুবতীদের যদি তাড়াতাড়ি করে বিয়ে শাদী দিয়ে দেন তাহলে পাপ মুক্ত হয়ে গেল, পক্ষান্তরে বিয়ে শাদীতে বিলম্ব করলেই পাপের দরজা খুলতে পারে, যে কোনো সময় পাপ হয়ে যেতে পারে, এটাকে সামলানো খুব মুশকিল হয়ে যেতে পারে অনেক সময়। ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম, এবং সৎ তোমাদেরকে দাস দাসীও পর্যন্ত যদি হয় তাদের বিবাহ শাদী দাও, চাকরি চাকরানী রয়েছে তাদের বিবাহ শাদী দিয়ে দাও। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন তোমাদের দারিদ্রতাও যদি থাকে বিবাহ শাদীর সময়, তাহলে দারিদ্রতা মোচনের পথ যৌতুক নয়, পণ নয়, যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে বড় লোক হবো, এই বিয়ে একটা সুযোগ, বাবার তো কিছু পাইনি, এই বিয়ের সময় এক সুযোগ পেয়েছি যে এই সময় যদি এক দু লাখ টাকা পেয়ে যায় শ্বশুর বাড়ি থেকে তাহলে এই নিয়ে করে করে আমি খাবো, এটাই কি পথ? না, এই পথ না, এটি ইসলামিক পথ না, এটি হচ্ছে হিন্দুদের পথ, মুশরিকদের পথ। প্রকৃতপক্ষে ইসলামিক পথ কি? বিবাহ কর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ বলছেন বিয়ে করো, বিয়ে দেও, যাদের বিয়ে শাদী হয়নি তাদের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করো বিয়ে করার জন্য, পরামর্শের মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ কি করবেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাযলিহি, যারা বিবাহ করছে এই যুবকরা, তারা যদি ফকির হয়, দরিদ্র গরিব মানুষ হয়, খেতে পাচ্ছিল না বিয়ের পূর্বে, বিয়ে করো, তারপরে বিয়ে করো, যদি গরিব হয় দরিদ্র হয়, আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে কি করবেন, সচ্ছল করে দেবেন, সচ্ছল করে দেবেন। আর অধিকাংশ মানুষকে আমি দেখেছি যে বিবাহ শাদীর পূর্বে কোনোদিন সচ্ছলতা আসেনি। নিজের চোখ দিয়ে ভালো করে, অন্তর্দৃষ্টি দিয়ে আর এই চোখ দিয়ে ভালো করে দেখবেন, গভীরতার সাথে দেখবেন যে যেসব লোকেরা একটু সুখী হয়েছে তারা বিয়ের আগেই সুখী হয়েছে না বিয়ের পর সুখী হয়েছে, ভালো করে দেখবেন আপনি সমাজে। অনেক পার্থিব কারণ রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত সর্বোপরি রয়েছে। পার্থিব কারণ এই রয়েছে যে একজন যুবক যতদিন বিয়ে করেনি তা সে মনে করছে আমি তো ফিরি, যেখানে যাবো সেখানে খেতে পাবো, হ্যাঁ আর যদি শুয়ে থাকি তবুও খেতে পাবো, খালার বাড়ি গিয়ে শুয়ে থাক ঘুমিয়ে থাকলেও খেতে পাবো, চাচার বাড়িতে গেলেও খেতে পাবো, মামার বাড়ি গেলেও খেতে পাবো, নিজের বাবার বাড়িতে যদি শুয়ে থাকি কেউ কিছু বলবে না, কি বলবে তাই না? যুবকরা যারা আমাদের দেশে আছে বাবার বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, সকাল দশটায় উঠলো, তারপর একটু হাওয়া টুয়া খেয়ে আবার দুপুরে খেয়ে নিল, আবার বিকালে কোথায় ঘুরতে চলে গেল, আবার সন্ধ্যাবেলা খেয়ে নিল, এই হচ্ছে তাদের কাজ, কোনো কাজকর্ম নেই তাদের, এইভাবেই খাচ্ছে। ভাই হয়তো বিদেশে থাকছে, টাকা পাঠাচ্ছে আর খাচ্ছে, বড় লোকজন আছে না, অনেকে রয়েছেন যে যারা এখানে রয়েছেন আর ভাইরা ওই দেশে রয়েছে, বিবাহ শাদী করেনি, কোনো কাজ করে না, আপনি টাকা পাঠাচ্ছেন ও খাচ্ছে শুধু, ভেঙে ব্যাংক থেকে ওঠা কাজ আর খাওয়া কাজ, ব্যাস আর কোনো কাজ নেই। পক্ষান্তরে ও যদি বিয়ে করে নিত এরকম হইতো না, কখনো এরকম হতো না। এটা পার্থিব কারণ। আর সবচাইতে বড় কারণ আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ইয়া কোনো ফকারা ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাযলিহি, যদি কোনো মানুষ গরিব দরিদ্র থাকে বিয়ের পূর্বে আর আল্লাহর উপরে তাওয়াক্কল করে ভরসা করে যদি বিয়ে করে, তাহলে আল্লাহ তার অনুগ্রহের দ্বারা তাদেরকে সচ্ছল করে দেবেন, সুখী করে দেবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনহুম, তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাহায্য করা আল্লাহর উপর তাদের হক, আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছেন আমি তাদের সাহায্য করব, আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আল্লাহর উপর কেউ ফরজ করতে পারে না, এটি কথা মনে রাখবেন। কিন্তু আল্লাহ কতগুলি জিনিস নিজের উপর কি করে নিয়েছেন, নিজের ফরজ করেছেন, আমি দেব, আমি করব এই কাজ। এই তিন শ্রেণীর মানুষের সাহায্য করা আল্লাহ নিজের উপর বিধিবদ্ধ করে নিয়েছেন, ফরজ করে নিয়েছেন, আমি দেব তাদেরকে সাহায্য করব। তার মধ্যে এক হচ্ছে আজকের বিষয়বস্তুর সাথে যার সম্পর্ক, তার কথা বলি, আর না কে আল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহ সাধিকারী যেই ব্যক্তি বিবাহ এই উদ্দেশ্যে করলো যে আমি গুনাহ থেকে পাপ থেকে বেঁচে সৎ জীবন যাপন করব, কিছু নেই আমার ঘরে খাবার, তারপরে বিবাহ শাদী করব, বিবাহ শাদী করব, সকালে যাব বিকালে আসব, আল্লাহ রুজি দেবে, আল্লাহর উপর তার হক হচ্ছে যে আল্লাহ তার সাহায্য করবে, রুজির ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ সাহায্য করবেন, যেখানে যখনই বেরোবে আল্লাহ সাহায্য করবেন, যে কোনো ক্ষেত্রে আল্লাহ সাহায্য করবেন। হাক্কুন আলাল্লাহি আউনহুম, তাদের সাহায্য করা আল্লাহ নিজের উপর হক ফরজ করেছেন। যে ব্যক্তি বিবাহ শাদী করে এই উদ্দেশ্যে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য, আমি যুবক মানুষ আর বাঁচতে পারছি না, আমার দ্বারা হস্তমৈথুন হতে পারে, আমার চোখের গোনা হয়ে যাচ্ছে, আমার ফিল্ম দেখা গোনা হয়ে যাচ্ছে, আমার বিভিন্ন রকম গোনা হয়ে যাচ্ছে, আমার মনে অশান্তি, সুতরাং আমি বিবাহ শাদী করব, গোনা থেকে বাঁচার উদ্দেশ্যে বিয়ে শাদী করব। আর উদ্দেশ্য রয়েছে ইসলামিক উদ্দেশ্য, সৎ সন্তান জন্মানো, সেটা আসল উদ্দেশ্য, কিন্তু গোনা থেকে বাঁচা হচ্ছে একটি বড় উদ্দেশ্য বিবাহ। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ বলেননি যে ধন সম্পদ নাও তাদের কাছ থেকে নিয়ে সচ্ছল হও, বরং তুমি বিয়ে করো, আল্লাহর উপর ভরসা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন যে যে কোনো খরচ আপনার দায়িত্ব, ব্যয় বহন করা আপনার দায়িত্ব, এই দায়িত্ব যদি আপনি পালন করেন এই চেতনা নিয়ে যে আল্লাহ ফরজ করেছেন, যেমন যাকাত আমরা আদায় করছি কি জন্য, আল্লাহ ফরজ করেছেন, ঠিক না, যে ব্যক্তি যাকাত দিচ্ছেন এই জন্য দিচ্ছেন যে আল্লাহ ফরজ করেছেন। আপনি আপনার কর্মচারীর বেতন দিচ্ছেন কেন, আল্লাহ ফরজ করেননি, আল্লাহ ফরজ করেছেন, আপনি কাজ নিচ্ছেন বেতন দেন, তার হক দেন, অধিকার দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই ক্ষেত্রে, আতুল আজির আজরা ক্বাবল আন ইয়াজি ফারাক, ইবনে মাজাহ হাদিস, তোমার মজুরকে, তোমার কর্মচারীকে তার পারিশ্রমিক দিয়ে দাও তার ঘাম শুকাবার পূর্বে, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সুতরাং এই নিয়ত নিয়ে, এই অন্তর নিয়ে যদি আপনি তার পেমেন্ট করেন যে এটি আমার উপর ফরজ দায়িত্ব, আল্লাহর আদেশ পালন করছি, নেকি এর মাধ্যমে নেকি পাচ্ছেন, অথচ আপনার দুনিয়ার ব্যবসার কাজ চলছে, পার্থিব কাজ নিচ্ছেন অথচ নেকি পাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল এই ক্ষেত্রে খরচের ক্ষেত্রে, যেমন একজন মানুষ বিয়ে করলো, তার স্ত্রীর ব্যয় বহন করবে, মোহরের টাকা দিল, আর তার উপহার গিফট দিল, আর তার বাড়ির ব্যবস্থা বাসার ব্যবস্থা করলো, তার ভরণ পোষণের দায়ী দায়িত্ব নিল, তার খরচ সুন্দরভাবে দিচ্ছে, ছেলে মেয়েদের খরচ খরচা দিচ্ছে বা দেওয়ার জন্য মন মানসিকতা রয়েছে, ছেলে মেয়ে হয়তো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে ইরশাদ করেছেন যে কোনো ব্যয় বহন তোমার জন্য জরুরি, যেটি সেটি যখন করবে, আমা আনফাকতুম মিনাফাক মিন শাই, যা কিছু তুমি খরচ করবে ব্যয় করবে, ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দেবেন তোমাকে, তার বদলা আল্লাহ দেবেন উত্তম প্রতিদান, যা খরচ করে দিলেন আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। কি নিয়তে খরচ করলেন? আল্লাহ ফরজ করেছেন আমাকে মোহর দেওয়া, আল্লাহ ফরজ করেছেন বিয়ে করা, সুতরাং বিয়ে করার ক্ষেত্রে খরচ খরচা করতে হবে, আল্লাহ ফরজ করেছেন আমার ব্যয় বহন করা বিভিন্ন ক্ষেত্রে, মাতা পিতার ব্যয় বহন, সে ব্যয় বহন ফরজ, যে ক্ষেত্রে বৃদ্ধ মাতা পিতা তাদের আয় উপার্জনের কোন উৎস নেই, সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ফরজ করেছেন, ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ তার উত্তম প্রতিদান দান করবেন, সেটা নষ্ট হবে না এবং সেটা বাড়বে বর্ধিত হবে, ওয়াহুয়া খায়রুর রাযিকিন, এবং সেই আল্লাহ উত্তম রিজিক দাতা, সূরা সাবা আয়াত নম্বর 39। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে 8 নম্বর আয়াত বলি, সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে খরচ করার কথা বলেছেন, লিয়ুন ফিকযু সাআতিন মিন সাআতিহি, তোমাদের যেই ব্যক্তির খরচ করার ক্ষমতা রয়েছে অর্থাৎ পুরুষ, আল্লাহ এখানে বুঝিয়েছেন পুরুষকে, সূরা তালাক আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিয়ুন ফিকযু সাআতিন মিন সাআতিহি, স্বামী বা পুরুষ যার খরচ করার ক্ষমতা রয়েছে, তার আয় উপার্জনের ক্ষমতা রয়েছে, আর প্রাচীন যুগ থেকে এমনকি জাহিলিয়াতের যুগ থেকে তারা জানতো যে মহিলা আয় উপার্জন করে না, তাদেরকে করতে হয় না, জাহিলিয়াতের যুগে কোন এইরকম একটি দৃষ্টান্ত পাবেন না যে মহিলারা আয় উপার্জন করতে ব্যবসা বাণিজ্য যেত, ব্যবসা বাণিজ্য করতো না মক্কার লোকেরা, রেহিলা তার শীতায় অসায় শীতকালে যেত তারা ইয়ামানে, আর গ্রীষ্মকালে যেত শাম দেশে সিরিয়া জর্ডন ফিলিস্তিনে যেত, কিন্তু তাদের কোন মহিলা ব্যবসা করতে যেত কি না, পুরুষরা, সুতরাং মহিলাদেরকে চাকরি করতে যেতে হবে, মহিলাদেরকে বিদেশে যেতে হবে, অনেক মহিলা আমাদের কাছে ইসলামিক সেন্টারে খবর আসে অনেক সময় এই খাদেমাদের, খাদেমা কি জন্য এসেছে এখানে চাকরি করার জন্য, তার আরো তিন চারটি বোন আছে, এ বোনগুলির বিবাহ দিতে পারছে না, বিদেশে না আসলে তারও বিয়ে হচ্ছে না আর বোনগুলিরও বিয়ে হচ্ছে না, আর তার কোনো ভাই নেই হয়তো আয় উপার্জন করার মতো, চলে এসছে খাদেমা হয়ে যে এখানে এসে কিছু কাজকর্ম করব, টাকা পয়সা নিয়ে গিয়ে বোনগুলির বিয়ে দেব, এই জুলম, এর কি জবাব দেবে যে মহিলাদেরকে কাজ করতে বাধ্য করে দিলে, এই যৌতুক হিন্দুদের প্রথা, অমুসলিমদের প্রথা, মুসলিমরা নিজের ঘরে নিয়ে এসে, আল্লাহ বলছেন যে যার ব্যয় বহন করার ক্ষমতা রয়েছে অর্থাৎ স্বামী, সেই ব্যক্তি খরচ করবে, সূরা তালাক। আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারামের ক্ষেত্রে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহীমা, হে মানুষ, হে মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের ধন সম্পদ একে অন্যের ধন সম্পদ বাতিল পন্থায়, অবৈধ পন্থায়, হারাম তরিকায় ভক্ষণ করবে না, আল্লাহর কথা ব্যাপক, বাতিল পন্থায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যৌতুক, কারো চুরি করে নেওয়া, ডাকাতি করে নেওয়া, ছিনতাই করে নেওয়া, অসন্তুষ্ট সে খেতে দিতে চায় না, আপনি খেয়ে নিলেন, সে হয়তো পাক শাক করে রেখে গেছে তার খাবার, সে আরেকবার এসে খাবে, আপনি তার রুমে থাকেন খেয়ে ফেললেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কি সামিল, আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা একে অপরের ধন সম্পদ ভক্ষণ করবে না, বিল বাতিল, বাতিল পন্থায়, তাহলে হালাল পন্থায় খেতে হবে, যতক্ষণ সন্তুষ্টি না পাওয়া যাবে ততক্ষণ কেউ কারো ধন সম্পদ টাকা পয়সা ভক্ষণ করবে না, এই যে পণ প্রথা কোন সময় সন্তুষ্টির সাথে নয়, বাধ্য, যেমন বললাম সামাজিকতা ছেড়ে দিলেন হয়তো কিন্তু দিতেই হবে, না দিলে উপায় নেই, আমার মেয়ে শান্তি পাবে না, সবচেয়ে বড় কথা আমার মেয়ে সেখানে গিয়ে শান্তি পাবে না, তারপরে চাপ দিয়ে, চাপ ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, অথবা জানা আছে যে ওই বাড়িতে আরো আরো ছেলেদের বিয়ে হয়েছে, না দিলে সেখানে গিয়ে আমার মেয়ে কোনো স্থানই পাবে না, কোনো স্থান পাবে না, ভালো ভালো নামাজি ঘরে আমাদের দেশে মেয়ে যখন গিয়েছে কি নিয়ে এলে তোমার বাবার বাড়ি থেকে, জিজ্ঞাসা, এখন যদি একটি নতুন বউ গেল শ্বশুর বাড়িতে আর তাকে যদি যেই সে এসে জিজ্ঞেস করে, সবাই গ্রামের জিজ্ঞেস করবে, আত্মীয় স্বজন তো আছেই, হ্যাঁ তোমার বাবা কি দিল, কি দিয়ে পাঠালো, হ্যাঁ কি অবস্থা হতে পারে তার, কোথায় তার মান সম্মান সেখানে, আর স্বামীর ঘরেই যে কি হবে, স্বামী যদি লোভী হয় তো সেখানে গিয়ে যে কি হবে আল্লাহ পাক জানে, কত স্বামী রয়েছে আর এসব কিস্সা কাহিনী ঘটনা যে কত আসছে ভারত, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই কয়েকটি দেশ উপমহাদেশ ছেয়ে গেছে এই অন্যায় অত্যাচারে জুলমে, স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দিল, তেল কেরোসিন দিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে দেওয়ার পরে বললো যে জ্বলে গেছে, গ্যাসে পুড়ে গেছে, গ্যাসে আগুন লেগেছিল, তোমার মেয়ে জ্বলে গেছে। আল্লাহ, অথবা তার দোষ দিয়ে দিল, আমরা কিছুই জানি না, সে নিজে সে নিজেই জ্বলে গেছে, অথচ তাকে জ্বালিয়েছে স্বামী জালেম। এরকম অনেক ঘটনা ঘটেছে ঘটছে, শুধু স্বামী নয়, শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বউকে গলা টিপে মেরে দিচ্ছে, এই জন্য যে তার বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসেন। এইরকমের জুলম মুসলিম সমাজে হচ্ছে, অমুসলিম সমাজে নাই। এককালে সন্তান অমুসলিম সমাজে হতো, মুসলিম সমাজে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বাতিল পন্থায় একে অন্যের ধন সম্পদ ভক্ষণ করবে তা হারাম করেছেন, আর যৌতুক নেওয়া হচ্ছে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ, সুতরাং তা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 20 এ, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা অন্যদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে মিশ্রিত করে খেও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটি হচ্ছে চরম অপরাধ, বড় গুনাহ। হুবান কাবীরা মানে বড় গুনাহ, কাবীরা গুনাহ, জাম্বান কাবীরা। তো কাবীরা গুনাহ হচ্ছে যে নিজের ধন সম্পদের সাথে অন্যের ধন সম্পদকে মিচ্ছার করে নিলেন, যেইভাবে হোক না কেন, যৌতুকের টাকা, নিজের টাকা পয়সা ছিল বা ছিল না যা কিছু হোক না কেন, যৌতুকের টাকা নিয়ে এসে আপনি ব্যবসা শুরু করলেন, ব্যবসা থেকে ইনকাম করেছেন, কিন্তু ওই যৌতুকের টাকা হারাম উৎস থেকে, বা কিছু পয়সা নিজের ছিল আর কিছু শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেলেন হারাম, আর ওইটা নিয়ে আসার পরে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের ধন সম্পদ আর তোমাদের ধন সম্পদকে সংমিশ্রণ করে একসাথে একাকার করে খেয়েও না, এটি হচ্ছে কাবীরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইয়াতিমদের ধন সম্পদের কথা বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, এখানে আল্লাহ জুলমের কথা বলেছেন, সে ইয়াতিম হোক আর ইয়াতিম নাই হোক, যেখানে জুলম করে অত্যাচার করে কারো ধন সম্পদ ভক্ষণ করা হবে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে টাকা পয়সা অন্যের ধন সম্পদ ভক্ষণ করে খেলো না, বরং জাহান্নামের আগুন পেটে আগুন ভক্ষণ করলো, ওয়াসা ইয়াসলাউনা সাইরা, সুতরাং এরাই যাবে জাহান্নামে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই 10টিরও বেশি আয়াত আপনাদেরকে শোনালাম, সেসব আয়াত থেকে স্পষ্ট হলো যে ব্যয় বহনের দায়িত্ব হচ্ছে পুরুষের, আর এই ক্ষেত্রে মেয়ে পক্ষের বাড়ি থেকে তাদের পক্ষ থেকে যা কিছু নেবে, চেয়ে নেবে সরাসরি অথবা সরাসরি নয পরোক্ষভাবে, যে কোন ভাবে হোক না কেন, অথবা সমাজের চাপে পরিবেশের চাপে দিতে হলো, মেয়ে আমার শান্তিতে থাকবে না সেই জন্য দিতে হলো, আর এগুলি হচ্ছে এই কয়েক রকমেরই হচ্ছে, সুতরাং এই সমস্ত হারাম, এই পথকে বন্ধ করুন, আর এই পথে শান্তি নেই, অশান্তির শেষ নেই, সময় যথেষ্ট হয়ে গেছে, সেই জন্য হাদিস সময় থাকলে শেষ দিকে শোনাবো। এই ক্ষেত্রে একটি হাদিস শুধু শোনাই, হারাম খেয়ে মরলে কি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি, নাবাতা লাহমুহু মিনাস সুহুত, যার গোস্ত গোস্ত তৈরি হয়েছে, গোস্ত মাংস বেড়েছে, রক্ত বেড়েছে, মিনাস সুহুত হারাম খেয়ে। সুতরাং যেই ব্যক্তি এই পণ্য যৌতুক নিয়ে তার গোস্ত মাংস বাড়ালো, ব্যবসা বাণিজ্য বাড়ালো, রুজি রোজগার তার উপর নির্ভর করলো, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, বাধা প্রাপ্ত হবে, মনে রাখবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো ইরশাদ করেছেন একটি লোকের কথা, যে ওলিটি অত্যন্ত কাকতি মিনতি আর খুব কাঁদাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, আর বলছে ইয়া রব্বে হে আল্লাহ করে খুব দোয়া করছে, খুব দোয়া করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, কিন্তু কিন্তু আছে, তার দোয়া তো করছে খুব কাঁদাকাটি করে, অনেক লোককে দেখা যায় মসজিদে খুব কেঁদে কেঁদে দোয়া করছে, কিন্তু ওয়ামাত আমহু হারাম, যা খাচ্ছে হারাম, ওয়ামাশরাবহু হারাম, যা পান করছে হারাম, যে পয়সা দিয়ে পান করছে, ওয়ামালবাসহু হারাম, লেবাস পোশাক পরিচ্ছদ হচ্ছে হারাম, ওয়াগুজ্জিয়া বিল হারাম, এক কথায় রুজি রোজগারের আয় উপার্জন সবকিছু এগুলি হচ্ছে হারাম, ফান্না ইস্তাজা বলে যা লেক, এই লোকটির দোয়া কি করেই কবুল হতে পারে, তাহলে দোয়াও কবুল হচ্ছে না, গোস্ত মাংস যাবে সব জাহান্নামে, যে হারাম খেয়ে তৈরি হলো, আর দোয়াও কবুল হলো না দুনিয়াতে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন, যদি কারো উপর কেউ জুলুম করে থাকে, এখন ধরুন অনেকে বিবাহ করে ফেলেছেন আর যৌতুকের এই প্রথায় আপনি লিপ্ত হয়েছেন, হারাম পয়সা নিয়েছেন শ্বশুর পক্ষের কাছে, মান কানা ইনদাহু মাযলামাতুন লিআখি, সহিহ বুখারীর হাদিস, যদি কোনো ভাইয়ের উপর মুসলিম ভাইয়ের উপর জুলুম অত্যাচার করে থাকে, জুলুম অত্যাচার করেছে ধন সম্পদ নিয়ে, যৌতুক নিয়ে, পণ্য নিয়ে, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াম, তাহলে আজকেই যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় বা তার হক আদায় করে দেয়। তাহাল্লাল মানে হচ্ছে সেটা যদি ধন সম্পদের আকারে হয় সেটা ফিরিয়ে দিয়ে মাপ নিতে হবে, আর যদি ধন সম্পদের আকারে না হয় অকথ্য গালি দিয়েছেন, তাহলে কি বলেন তুমি গালি দাও, সেও মুখ খারাপ করবে? না, মাপ নিতে হবে। গীবত করেছেন আপনি, মিথ্যা অপবাদ দিয়েছেন, তাহলে কি বলবেন আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে দাও, না আমারও গীবত করো? না, মাফ নেবেন, হাত ধরে পা ধরে মাফ নিয়ে দেবেন, ভাই আমি ভুল করেছি। মেরেছেন, এই মারার ক্ষেত্রে প্রতিশোধের কথা রয়েছে, প্রতিশোধের জন্য আপনি পিঠ পেতে দেন, বলে ভাই তুমি প্রতিশোধ নিয়ে নাও, সে যদি প্রতিশোধ না নেয় মাফ করে দেয় তো মাফ করে দেবে। ফালিয়া তাহাল্লাল মিনহুল ইয়াম, আজকেই যেন তার কাছ থেকে মাফ নিয়ে নেই, ধন সম্পদ হলে ফেরত করে দেওয়ার মাধ্যমে, আর অন্য অন্য হক যদি হয় তাহলে মাফ নিয়ে নেওয়ার মাধ্যমে। সেই দিন আসার পূর্বে লা দিরহামা ওয়ালা দিনার, যেদিন দিরহামও থাকবে না আর দিনারও থাকবে না, রিয়ালও থাকবে না, ডলারও থাকবে না, বাংলাদেশি টাকাও থাকবে না, কোনো কিছুই থাকবে না, সোনা দানাও থাকবে না, চাঁদিও থাকবে না। কাবলা ইয়া কোনা দিরহামুন ওয়ালা দিনার, সেই দিনের পূর্বে। সেই দিন তাহলে কি থাকবে? সেই দিন যে বদলা, দুনিয়াতে যদি মাফ না নেন, এই যৌতুক নিয়েছেন যদি ফেরত না করেন সেই শ্বশুর পক্ষকে, তাহলে কি হবে? ইনকান আল্লাহ হাসানাত, কালকে আমাদের যদি আপনি জামাই ধন সম্পদ নিয়েছেন, ওই যৌতুক নিয়েছেন, তাহলে কি ওখে জামিন হাসানাত সাহেবেহি, আপনার নেকি কে দিয়ে দেওয়া হবে, নেকি দেওয়া হবে। আর একটি হাদিস রয়েছে, বরং তাকে বলা হবে যে খুজ মাসিত, তোমার যা ইচ্ছা তাই নিয়ে নাও, যতটা ইচ্ছা, যতটা নেকি তোমার ইচ্ছা ততটা নিয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফামা জান্নকুম, সেই হাদিসটিতে বলছেন ফামা জান্নকুম, তোমাদের কি ধারণা এর ক্ষেত্রে হতে পারে যে সে কি অল্প স্বল্প নেকি নিয়ে ছেড়ে দেবে, না সে পর্যাপ্ত পরিমাণে নেকি নিবে যাতে করে তার জান্নাতে যে তার বাধা না হয়, ঠিক কিনা? ধরেন আপনার শ্বশুর সাহেব, আপনি তার কাছে যৌতুক নিয়েছেন, সে এই জুলমের শিকার হয়েছে, আপনার নেকি কাল কেমন আল্লাহ নেওয়ার জন্য অবাধ স্বাধীনতা দিয়ে দিবেন যে খোঁজ মাতে সাহ, যা কিছু তুমি নেওয়ার নিয়ে না এর নেকি থেকে, তখন সে দেখছে যে আমি যদি এর একশোটা নেকি নিই বা এক হাজারটা নিই তো আমি জান্নাতে যেতে পারবো না, আমার তো গোনা বেশি থেকে যাবে, তাহলে সে কি করবে? যতটা তার প্রয়োজন সব নেকি উঠিয়ে নিয়ে যাবে আপনার, ঠিক কিনা? জি, ফামা জান্নকুম, তোমার কি ধারণা সে অল্প স্বল্প নেকি নিয়ে ক্ষান্ত হবে না, তার মন খুশি যতটা নেওয়ার প্রয়োজন সব নিয়ে যাবে তোমার। যখন নেকি শেষ হয়ে গেল তখন কি করা হবে? আরো জুলুম করেছেন আপনি অনেক ক্ষেত্রে, তারা আসলো, সে মজলুমরা নির্যাতিতরা আসলো, আসার পর আল্লাহর কাছে দরখাস্ত করলো, তখন আল্লাহ বলবেন দেখো তার নেকি আছে কিনা, বলছে আল্লাহ তার নেকি শেষ, নেকির ভান্ডার শেষ, নেকি নেই, সব নেকি নিয়ে গেছে অন্য অন্যরা, অন্যরা নিয়ে চলে গেছে, তাহলে কি করবে? ঠিক আছে তোমার গোনা আছে, বলছে আল্লাহ আমার গোনা আছে, আমি জাহান্নামে যাচ্ছিলাম, ঠিক আছে তোমার গোনাগুলি করবে চাপিয়ে দাও আর তুমি জান্নাতে সোজা চলে যাও, এমনটা না হয় যে আপনার শ্বশুর সাহেব আপনার গোনা চাপিয়ে দিয়ে চলে যায় জান্নাতে আর আপনাকে জাহান্নামে চলে যেতে হয়। সুতরাং আল্লাহর হস্তে যারা এই হারাম কাজ করেছেন এখন উগলে দেন, হ্যাঁ ফেলে দেন, ফেরত করে দিয়ে আসেন। আমাদের এক ভাইয়ের ঘটনা জানি এখানে, যিনি ইসলামী সেন্টারে আসার আগে মোটরসাইকেল নিয়ে বিয়ে করে এসেছিলেন, তারপর ইসলামী সেন্টারে এসে যখন জানলেন যে যৌতুক হারাম, দেশে ছুটি গেলেন, ছুটি যাওয়ার পরে মোটরসাইকেল তো পুরাতন হয়ে গেছে, এক শ্রেণীর লোকেরা কেমন বেকুপের বেকুপ, বিদেশে আসে সে মোটরসাইকেল ব্যবহার করবে না, শ্বশুরের কাছে মোটরসাইকেল নিয়ে তার ভাইকে, তার চাচাতো ভাইকে, তার চাচাকে সবকে দিয়ে চলে আসলো, মোটরসাইকেল ব্যবহার করো, আমার শ্বশুর বাড়ি মোটরসাইকেল ব্যবহার করো, আমার চাচা, চাচাতো ভাই, আমার ভাই, কত বেকুপের বেকুপ এক শ্রেণীর লোকেরা। আরেকজনের কথা জানি ওই রকমই করেছে, জিজ্ঞেস করলাম যে ভাই কিছু নিয়েছেন নাকি, আল্লাহ আকবার, আমি আশ্চর্য হয়ে গেলাম যে কিছু লোকের দাঁড়িয়ে আছে তারপর কেন এই রোগ দাঁড়িয়ে আছে। তারপর জিজ্ঞেস করলাম যে হ্যাঁ বিয়ে শাদী করে আজ কিছু নিয়েছেন, হ্যাঁ তারা মোটরসাইকেল দিয়েছে, আপনি কেন নিলেন? আমরা চাইনি। চাইনি তো কি হলো, আপনি কেন নিলেন মোটরসাইকেল, আপনি কি জবাব দেবেন কালকে আমাকে? সরাসরি তাকে বললাম আপনি, সে কি শখে দিয়েছে মোটরসাইকেল? আর তারপরে সে জানে, শ্বশুর জানে যে আপনি বিদেশ চলে যাচ্ছেন, সে কোনোদিনই সে শখে দেয়নি, সে বাধ্য হয়ে দিয়েছে, না দিলে আমার মেয়েটি সুখে থাকবে না, আপনার ভাইয়েরা মোটরসাইকেল ব্যবহার করবে আর সেই শ্বশুরের শখে মোটরসাইকেল দেওয়া? জি, এই বেকুফি করবেন না। সেই ভাই কি করলেন, দেশে যাওয়ার পরে দেখেন মোটরসাইকেল তো পুরনো করে দিয়েছে আমার চাচারা, চাচাতো ভাইয়েরা, নিজের ভাইয়েরা, তখন মোটরসাইকেলও ফিরিয়ে দিয়ে চলে আসলেন, আর তারপরে বললেন মোটরসাইকেলের দামটা লাগিয়ে যতটা ঘাটতি হয়ে গেছে সেটাও ঘাটতি পূরণ দিচ্ছি, সমস্ত টাকা তিনি দিয়ে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহ অনেককে তওবা করার তৌফিক দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তায়েবা মিনাল জামবি কামাল, যে ব্যক্তি গোনা থেকে তওবা করলো তার যেন গোনাই হয়নি। আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জানতেন না হয়তো, যৌতুক নিয়ে ফেলেছেন, পণ নিয়ে ফেলেছেন, এখন আপনার কাছে পথ আছে বেঁচে থাকতে, এক্ষুনি তাড়াতাড়ি টেলিফোন করুন আর বলুন যে শ্বশুর সাহেবকে বলুন যে আপনার যে টাকা নিয়েছে সেটি আমার উপর ঋণ রয়েছে, আমি ওসিয়ত করে দিচ্ছি, লিখিয়ে দিয়ে যাচ্ছি, বা আমার টাকা রয়েছে, আমি চেক পাঠিয়ে দিচ্ছি, আপনি ওই টাকা নিয়ে নেন, দিয়ে দিলাম, মুক্ত হয়ে গেলাম আমি। তওবা করে নিলেন, আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ফালিয়া তাহাল্লাল মিনহুল ইয়াম, আজকেই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিক, তার টাকা পয়সা ফেরত করে দিক, কেয়ামত আসার পূর্বেই, মরণ আসার পূর্বেই, যেদিন দিরহাম থাকবে না, যেদিন দিনার থাকবে না, টাকা পয়সা কিছু থাকবে না। সুতরাং এই তওবার পথ খোলা রয়েছে, আল্লাহ রাব্বুল্লাহ আমাদেরকে তওবা করার জন্য তৌফিক দান করেন। শেষখানে আর কয়েকটি কথা বলবো যে এই যৌতুকের কুপ্রভাব কি, যৌতুকের কুপ্রভাব বাস্তব সম্পর্কে চিন্তা করতে শিখুন যে যৌতুকের কারণে মুসলিম সমাজে কি আগুন জ্বলছে দাও দাও করে। যৌতুকের কারণে যা হয়েছে তা হচ্ছে আল্লাহ যে তাকদীর মানুষের ভাগ্য নির্ধারিত করেছেন তার উপর অসন্তুষ্টি দেখা যাচ্ছে। কথাটি ভালো করে বুঝলে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। কেমন করে আল্লাহর তকদির যে নির্ধারিত তকদির তার উপর অসন্তুষ্টি, আর এটি কি জানেন, আল্লাহ যে তকদির আপনাকে আমাকে দিয়েছেন এর উপর যদি কি অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তুমি আমাকে এরকম করলে আল্লাহ, তাহলে এর নাম কি জানেন, কুফর। এটি এটি হচ্ছে বড় কুফর, তারপরে মুসলমান থাকে না। তকদিরের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে তকদির ভালো হোক আর মন্দ হোক কি করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে এবং ভালো হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর যদি খারাপ হয় তকদির তাহলে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অসন্তুষ্টি প্রকাশ এই যৌতুকের মাধ্যমে কেমন করে হয়, যার ঘরে মেয়ে হলো, দুটি তিনটি মেয়ে আছে, আর প্রথম মেয়ে বিয়ে দিতে গিয়ে 2 লাখ টাকা না দিলে আর বিয়ে হচ্ছে না, তখন সে আল্লাহ তুমি আমাকে আল্লাহ তিনটি মেয়ে দিয়েছো, চারটি মেয়ে দিয়েছো, একটি মেয়ে বিয়ে দিতে হিমশিম খাচ্ছি জমি বিক্রি করছি, আর দ্বিতীয় মেয়ে বিয়ে দেওয়ার সময় মনে হয় ভিটে মাটি বিক্রি করতে হবে, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ আমি কি করে এই দায়িত্ব পালন করি, আমি তকদিরের উপর অসন্তুষ্টি নয়। এই যৌতুক যদি না থাকতো তাহলে 10টি 20টি মেয়ে হলো এই তকদিরের উপর অসন্তুষ্টি আসতো না। তাহলে এই যৌতুকের কুপ্রথার কারণে আর কুসংস্কার এই হারাম প্রথার কারণে তকদিরের উপর এক শ্রেণীর মুসলিমরা অসন্তুষ্ট হতে চলেছে, যেটি হচ্ছে কুফর। আর কেউ চায় না আজকাল মেয়ে, এই জন্যই একটির পরে দুটি মেয়ে হলে মুখ কালো, ওই জাহিলিয়াতের যুগের মতো, বাস্তব সত্য নয়, অধিকাংশ মানুষের হাজারে একটি পাওয়া মুশকিল এরকম। আল্লাহ আলাল যে মেয়ে হইলেও আলহামদুলিল্লাহ, ছেলে হইলেও আলহামদুলিল্লাহ, ছেলে হইলে বন্ধু বান্ধব মিষ্টি খাওয়াচ্ছে আর মেয়ে হইলে গোপনে রেখে দিচ্ছে, এ হচ্ছে এক শ্রেণীর লোকদের অবস্থা। আরো এক শ্রেণীর লোকের কথা জানি, এরকম ঘটনা ঘটেছে যে পরপর 3টি 4টি মেয়ে হওয়ার কারণে সে স্ত্রীকে তালাক দিয়েছে, মনে হচ্ছে স্ত্রীর কাছে তার নিজের ফ্যাক্টরি আছে আর সেই ফ্যাক্টরিতে শুধু মেয়ে নিয়ে আসে, ছেলে নিয়ে আসে না। আরে বাবা তোমারও তো ফ্যাক্টরি আছে, তোমার ফ্যাক্টরি থেকে বের করো, তোমার ফ্যাক্টরি তো আগে, তোমার ফ্যাক্টরি থেকে ছেলে কেন বের করতে পারো না, ও বেচারি কি করবে, মিসকিন মহিলা। হ্যাঁ, যেমন তোমার এখতিয়ারে নেই তারও এখতিয়ারে নেই, তুমি নিজে অবশ, তুমি সেখানে কিছুই করতে পারছো না, অপারক, আর তাকে মনে করছে যে তার ফ্যাক্টরি এসে সে কেন 3টা 4টা মেয়ে পয়দা করলো, তওবা করা উচিত। দ্বিতীয় কুপ্রভাব এই আপনার যৌতুকের তা হচ্ছে যে যৌতুকের কারণে ব্যাপক হারে উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান এসব দেশে আত্মহত্যা দেখা যাচ্ছে, আত্মহত্যা আত্মহত্যা নিজেরা মেয়েরা করছে। 1988 ঘটনা একটা পত্রিকা এসেছিল, 1988 ঘটনা ভারতের উত্তরপ্রদেশের কোন এক শহরে, 3 বোন ছিল, যৌতুকের কারণে তাদের বিয়ে হচ্ছিল না, যৌতুকের কারণে বিয়ে হচ্ছিল না, সেজন্য 3 বোন যুক্তি করলো যে আর আমরা জীবন রাখবো না, একসাথে ঘরে ঢুকে ফ্যান জ্বলেছে, ফ্যানে 3জন একসাথে ঝুলেছে, ঝুলে ফাঁসি দিয়েছে, এবং তারা একটা চিঠি লিখে দিয়ে গেছে যে আমরা আত্মহত্যা করলাম আর এই জীবন আমরা রাখতে চাই না, পৃথিবীর মুখ দেখতে চাই না, এই সমাজের মুখ দেখতে চাই না, যেই সমাজ আমাদের বিবাহের ব্যবস্থা দিতে পারে না, সুতরাং আমরা এই সমাজে থাকতে চাই না, সমাজ মেয়ে চায় না, সমাজ ধন চাই, সম্পদ চাই, টাকা চাই, আমার বাবার কাছে টাকা নেই, তাই আমরা আত্মহত্যা করলাম। বুঝতে পারছেন এইরকম কত ঘটনা ঘটছে। আর যেটা আরেকটি দিক বললাম যে শ্বশুর শাশুড়ি মেরে দিচ্ছে গলা টিপে বা আগুন লাগিয়ে, তারপরে ওই জামাই মেরে দিচ্ছে স্ত্রীকে এই জন্য যে তুমি কিছু নিয়ে আসতে পারলে না, এগুলি তো ঘটতেই আছে। তো এই আত্মহত্যার ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে মুসলিম অমুসলিম সমাজে এই যৌতুকের কারণে। যৌতুকের কুপ্রভাব হচ্ছে হারাম খাওয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আজকাল অধিকাংশ মানুষ যৌতুক ছাড়া বিয়ে করে না, তাহলে তার রুজিতে হারাম ঢুকে পড়ল, হারাম ঢুকে পড়ল। যতই চাকরি করেন, যতই মেহনতের কাজ করেন, যতই হালাল রুজি আপনি নিয়ে আসেন, আর যতই যাকাত দিতে থাকেন, ওই যে যৌতুকের টাকা তো ঢুকে আছে আপনার টাকা পয়সায়, সুতরাং হারাম খেতেই আছেন আপনি। অধিকাংশ মানুষ বিয়ে শাদী করছে যৌতুক নিয়ে, আর অধিকাংশ মানুষের রুজি রেজিক হচ্ছে হারাম, আর এই হারামের ব্যাপকতার কারণে দোয়া কবুল হচ্ছে না মুসলিম সমাজের। আগেকাল শুনতাম যে দোয়া করেছেন আল্লাহর নেক বান্দা আলেম আলমারা, আর দোয়া করার সাথে আমিন আমিন বলতে সাথে সাথে ইস্তিসকায় বৃষ্টি হয়েছে। আজকাল সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস ইস্তিসকার নামাজ পড়ছে, দোয়া কবুল হয় না মুসলিম সমাজ। হারাম খাবে তো কোথেকে দোয়া কবুল হবে। যৌতুকের কুপ্রভাব 5 নম্বর হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ এবং তাদের সাদৃশ্যতা অবলম্বন। আর এর শাস্তি জানেন, নবী করিম সাল্লামের তিরমিজির হাদিস, মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির অন্ধ অনুকরণ করবে, সাদৃশ্যতা অবলম্বন করবে, সেই জাতি ওই জাতির অন্তর্ভুক্ত হবে। হিন্দুদের মধ্যে ছিল পণ প্রথা, যৌতুক প্রথা, পণ আর যৌতুক ছাড়া তাদের বিবাহ হতো না, মুসলিমরাই কাজ শুরু করেছে। সুতরাং এইরকম মুসলিম যারা যৌতুক ছাড়া বিবাহ করে না, বিবাহ দেয় না ছেলেদের, তারা ওই হিন্দুদের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লামের এই হাদিসের আলোকে হিন্দু কাফেরদের অন্তর্ভুক্ত, ওই সব ফাসেক মুসলিম যারা হারাম খাবে খাবে এই যৌতুকের মাধ্যমে। যৌতুকের কুপ্রভাব ছয় নম্বর হচ্ছে যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিলম্বতা বিলম্ব হচ্ছে। যৌতুকের পয়সা জমা করতেও পারছে না, মেয়ের বিবাহ দিতে পারছে না। বিয়ে আসছে, মেয়ে দেখে সবকিছুই ঠিক, কিন্তু যখন টাকা পয়সার কথা চুক্তি আসছে তখন এই টাকা পয়সা দিতে রাজি হতে পারছে না, নেই তো কোথেকে দেবে, দিতে রাজি হচ্ছে না। অথবা ধার্মিক আল্লাহকে ভয় করছে যে এই লানতের কাজ করব, এই ঘুষ দেব, দিচ্ছে না, তখন আর বিয়ে হচ্ছে না। শুধু যৌতুক দেবে না এই জন্য বহু জায়গায় বিবাহ হচ্ছে না। সবকিছুই ঠিক আছে, সৌন্দর্যতা ঠিক আছে, দিন প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দেখতে বলেছেন, আগে সেই হাদিস বলে সব ঠিক আছে, তারপরেও বিবাহ এই জন্যই হচ্ছে না যে যৌতুক দিতে পারলো না। আর বিবাহ এরকম বিলম্ব হওয়ার কারণে আরেকটি যেটি কুপ্রভাব সেটি হচ্ছে ব্যাপক হারে জেনা ছড়িয়ে পড়েছে। যখনই একটি মেয়ে ১৮ বছর পার করে ২০ বছর হয়ে গেল, ২২ বছর হয়ে গেল, ২৪-২৫ হয়ে গেল, স্বামীর মুখ দেখতে পেল না, এই জগৎ দেখতে পেল না, যে জগতের আল্লাহ একটা টান আকর্ষণ রেখেছেন, সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ রেখেছেন, তখনই পাপের পথ অবলম্বন করল, আর উপায় নেই, তখন পাপের পথ অবলম্বন করলো। এইভাবে মুসলিম সমাজে ব্যাপক হারে জেনা ছড়িয়ে পড়ছে। আর আগের আগের কালের মানুষদেরকে দেখতাম ১৪ বছর ১৫ বছরে মেয়েদের বিবাহ দিয়ে দিত, সেজন্য জেনার ঘটনা দেখা যেত না। আজকে ঘরে ঘরে জেনা, আফসোস জেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনা ব্যাপক আকার ধারণ করবে। এই কারণে দেখেন মেয়েদের বিবাহ দিচ্ছেন না, পড়ার নামে এমএ পাশ করাবে, ইঞ্জিনিয়ার করবে, তো এই করবে সেই করবে, যার কারণে বিয়ে দিচ্ছেন না। অথবা বিয়ে এই জন্য হচ্ছে না যে বেশিরভাগ বিয়ে হচ্ছে না যে যৌতুকের কারণে, যৌতুক দিতে পারছে না, বিয়ে হচ্ছে না, গ্রাম সমাজে বা যাদের কাছে পয়সা নেই তাদের ঘরের মেয়েদের এই জন্যই বিবাহ হচ্ছে না, তারা যৌতুক দিতে পারছে না। যাই হোক, এর কারণে বিবাহে বিলম্ব হচ্ছে, আর বিবাহে বিলম্ব হওয়ার কারণে জেনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা বোঝার যেন তৌফিক দান করেন, সত্য কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন, হালাল ভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।